আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود وَحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّ الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দা শুরু করেছেন। এই সূরার নাম সূরাতুল মায়দা। মায়দা মানে হয় দস্তুরখান। যেহেতু এই সূরাই দস্তুরখানের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে খানা ভরা দস্তুরখান হযরত ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন, যে ঘটনা এই সূরা ইনশাআল্লাহ তাআলা আসবে আমাদের সামনে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়। মহান আল্লাহ এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের চুক্তিসমূহ পুরা করো। উকুদ আকদের বহু বচন। আকদ মানে হয় বন্ধন, যেমন এই জন্য বলা হয় আকদে নিকাহ, বিবাহ বন্ধনকে। এই রকমই কিনা বাচার যে আদান প্রদান হয়, আপনি খরিদ করলেন অথবা বিক্রি করলেন, এই দুই পক্ষের মাঝে যে আদান প্রদান হয় একে বলা হয় আকদে বাই, ব্যবসা বাণিজ্যের বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো রকমের বন্ধন যাতে আমরা চুক্তিতে আবদ্ধ হয়েছি সেগুলি পুরা করার আদেশ প্রদান করছেন। আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলিকে পুরা করো। সে ব্যক্তি জীবনের ক্ষেত্রে একজনের আরেকজনের সাথে কোনো ওয়াদা অঙ্গীকার থাক, অথবা কোনো একটি দলের আরেকটি দলের সাথে থাক, অথবা কোনো একটি দেশের আরেকটি দেশের সাথে থাক, যে সব চুক্তি সম্পাদিত হচ্ছে আল্লাহ পাক সে সব চুক্তি পূরণ করতে বলেছেন। এবং চুক্তি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকি চরিত্র, নবী করিম সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং এটিকে মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। ওয়াইজা আহাদা গাদার, আর যদি কারোর সাথে চুক্তি সম্পাদন করে তাহলে বিশ্বাসঘাতকতা করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, অহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলিকে হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলি কোরআনে কারিমে পাঠ করে শোনানো হয়েছে যে গৃহপালিত পশু এগুলি হালাল নয়, সেগুলি ছাড়া। যেসব গৃহপালিত পশু হালাল করা হয়েছে তার হচ্ছে ছাগল, যত ধরনের রয়েছে, সে দুম্বা হোক আর খাসি বকরি হোক অথবা মেষ হোক, এসবগুলিকে আল্লাহ হালাল করেছেন। হালাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে, মহিষকে, মহিষ গরুরই এক প্রকরণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে হালাল করেছেন। এছাড়া কিছু পশু আছে যেগুলো গৃহপালিত পশু মানে, যেমন ঘোড়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়াকেও হালাল করেছেন। এটি হচ্ছে সঠিক মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে ঘোড়া খেতে অনুমতি দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খেতে আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং আমরা জবাই করে ঘোড়া খেয়েছি। সাহাবায়ে কেরামরা এসব বর্ণনা করেছেন। কিন্তু যেমন গাধা রয়েছে, খচ্চর রয়েছে, এসব হাতি রয়েছে, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, গায়রা মহিল্লিস সাইদে ওয়ান্তুম হরুম, তোমরা এহরাম অবস্থায় শিকারী পশুকে হালাল করবে না। এহরাম অবস্থায় শিকারী পশু বা পাখি হালাল নয়, এই বিধান আল্লাহ পাক এই আয়াতে নাজিল করেছেন। যখন হজের অথবা উমরার এহরামে থাকবে কোনো মুসলিম ব্যক্তি, তখন শিকারী পশু অথবা পাখি যেগুলি শিকার করে খাওয়া হয়, যেমন হরিণ রয়েছে, খরগোশ রয়েছে, এইরকমই কবুতর রয়েছে, আরও যেসব হালাল পশু পাখি কিন্তু শিকার করে খাওয়া হয়, সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ পাক যা চান তাই হুকুম দিয়ে থাকেন বা ফয়সালা করে থাকেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালা আল-হাদিয়া ওয়ালা আল-ক্বালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাযলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আবার মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, হে মুমিন সকল, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা অবমাননা করিও না, হালাল মনে করে নিও না, অসম্মান করিও না আল্লাহ পাক রব্বুল আলমিনের নিদর্শন সমূহকে। শায়ের শায়িরাতুনের বহু বচন, আল্লাহ পাকের নিদর্শন হজ সংক্রান্ত বিশেষ করে যেসব নিদর্শন, উমরা সংক্রান্ত নিদর্শন, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, সাফা মারওয়া, সাফা মারওয়ার সাই করা, এইরকমই জামরাতগুলিতে পাথর মারা, মেনায় আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, কুরবানি করা, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের শায়ের। মহানাল্লাহ কোরআন করিম ইরশাদ করেছেন সূরা বাকারা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুটি পর্বত আল্লাহ পাক রব্বুল আলমের নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ পাক রব্বুল এখানে বলছেন যেসব আল্লাহ পাক রব্বুল আলমের নিদর্শন, এইরকমই মিকাতগুলি যে রয়েছে, যেসব নির্ধারিত স্থান, যেসব জায়গা থেকে হজ অথবা উমরা সম্পাদনকারীদেরকে নিয়ত করতে হয়, এহরাম বাঁধতে হয়, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের নিদর্শন। কোরবানি করা আল্লাহ পাকের নিদর্শন। ওয়ামান ইয়াযিম শায়রাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ পাক রব্বুল আলমের নিদর্শন সমূহের শ্রদ্ধা পোষণ করবে, সম্মান করবে, এটি হচ্ছে অন্তরের আল্লাহ ভীরুতার পরিচয়। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের নিদর্শন সমূহকে হালাল করে নিও না, ওয়ালা শাহর আল হারাম, আর যে সম্মানিত মাসগুলি রয়েছে সেগুলিকে হালাল করে নিও না, আর এগুলিতে তোমরা মারামারি যুদ্ধ এসব করিও না। হারাম মাস হচ্ছে চারটি, আল্লাহ পাক কোরআন কারিমে সূরা তাওবায় বর্ণনা করেছেন, পরস্পর তিনটি রয়েছে, জিলকাদ, জিলহজ এবং মুহররম আর রজব মাস। এই মাসগুলিকে প্রাচীন যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানের ভিত্তিতে জাহিলিয়াতের যুগেরাও এগুলি সম্মান করত, আল্লাহ পাক এই মাসগুলিকে শ্রদ্ধা করতে বলেছেন। ওয়ালাল হাদিয়া এবং কুরবানির পশু, এমন কুরবানির পশু হাদিকে বলা হয় যেটা হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয় অথবা যেগুলির কুরবানির সম্পর্ক হচ্ছে হজ অথবা উমরার সাথে, হজে তামাত্তু বা কেরান করলেন আর আপনি কুরবানি জবাই করলেন, এই কোরবানিকে বলা হয় হাদি। আর উদ্হিয়া বলা হয় ওইসব কোরবানিকে যেগুলি নিজ নিজ বাড়িতে জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ আইয়ামে তাশরিক এবং ইয়াউমুন নাহারে জবাই করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাল কালাইদাহ, কালাইদাহ কিলাদাতুনের বহু বচন, অর্থাৎ এমন পশুগুলিকে তোমরা অসম্মান করিও না বা সেগুলির ওপর হস্তক্ষেপ করিও না যে পশুগুলি আল্লাহর ঘরের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে এবং তাদের গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে চিহ্নিত করার জন্য। জাহেলিয়াতের যুগের লোকেরা যেসব পশুকে, যেসব উঁটকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে প্রেরণ করত যে সেখানে গিয়ে জবাই হবে, মেনায় জবাই হবে, মক্কাতুল মুকাররমায় জবাই হবে, সেগুলির গলায় কেলাদা হার মালা পরিয়ে দিতেন এবং তারা চিহ্নিত করে দিতেন এইভাবে যে এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লাহর ঘরের উদ্দেশ্যে পশু, সেখানে জবাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঁট নিয়ে গেছিলেন কুরবানি করার জন্য বিদায় হজে, তখন সেগুলিকে মালা পরিয়েছিলেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করেছেন। ওয়ালা আমিন আল বাইতাল হারাম, এবং যারা সম্মানিত ঘর বাইতুল্লাহর উদ্দেশ্য করে আসবে সেখানে আশ্রয় নেওয়ার জন্য, সেখানে এসে ইবাদত বন্দীর উদ্দেশ্য তাদের থাকবে, ইয়াবতাগুনা ফাযলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তারা তাদের প্রতিপালকের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে এসে থাকে, তাদের অবমাননা করবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াইজা হালালতুম ফাসতাদু, যেহেতু এর আগে আল্লাহ পাক ইহরামের অবস্থায় শিকার করাকে নিষেধ করলেন, শিকারী পশু যদি, যেসব ভাইরা ইহরামের অবস্থায় রয়েছেন হজে হোক অথবা উমরাতে, তাদের উদ্দেশ্যে যদি নিয়ে হয় শিকার করা হয় তাহলে তাও খাওয়া নিষেধ রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলছেন যখন তোমরা হালাল হয়ে যাবে ইহরাম থেকে, হজ উমরা শেষ হয়ে যাবে, ফাস্তাদু, তখন তোমরা নিজে শিকার করতে পারো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু ক্বাউমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু, আর কোন জাতির শত্রুতা তোমাদেরকে যেন প্ররোচিত না করে যে ওই জাতি তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উমরার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু মক্কার কাফিরেরা নবী সাল্লাল্লাহু সাহাবাই কিরামদেরকে মক্কায় প্রবেশ করতে দেয়নি। এ সম্পর্কে আল্লাহ বলছেন তাদের শত্রুতার কারণে তাদের উপর সীমা লঙ্ঘন করবে না, আনতা আদাদু, তাদের উপর বাড়াবাড়ি করবে না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহর কাজে এবং জুলম অত্যাচারের কাজে, সীমা লঙ্ঘনের কাজে পরস্পর সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ ফাকর রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 3 এ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরু ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু ওয়ান-নাতীহা ওয়া মা আকালা আস-সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলা-ন-নুসুব ওয়া আন তাসতাকসিমু বিল-আযলাম যালিকুম ফিসক আল-ইয়াওমা ইয়াইসা আল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا الْآيَة আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় আয়াতে বেশ কয়েকটি বস্তুকে হারাম করেছেন ভক্ষণ করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, হে মানুষ তোমাদের উপর মৃত পশুকে হারাম করা হয়েছে, যেটা মরে গেছে জবাই করা ছাড়া তাকে আল্লাহ পাক হারাম করেছেন, কারণ এতে বড় ক্ষতি রয়েছে। ওয়াদ্দাম এবং রক্তকে, রক্তপান করাকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়াল-লাহমুল খিনজির, শুকুরের গোস্ত ভক্ষণ করা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং ওই সব পশু পাখিকে আল্লাহ পাক হারাম করেছেন যার উপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। সে জবাইয়ের সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হোক, অথবা সে সব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হোক, যদি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয় তাহলে সেসব পশু পাখি হারাম। আল্লাহ পাক তারপর ওয়াল মুনখানিকাতু, আর যেগুলি শ্বাসরুদ্ধ হয়ে মৃত, গলা টিপে যেগুলিকে মেরে দেওয়া হয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে গলাতে ফাঁস দিয়ে মেরে দেওয়া হয়েছে, আল্লাহ পাক ওই সব হালাল পশুকে হারাম করেছেন। এমন হালাল পশু যা ভক্ষণ করা হালাল ছিল, যেমন মুরুগ, কিন্তু তা শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, তাহলে সেটা হারাম। আল্লাহ পাক বলছেন ওয়াল মাউকুযাতু, এবং যা আঘাতে মৃত, যেসব জন্তু পশু পাখি আঘাতে মৃত, এমন ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যা ধারালো নয়, বিনা ধারের লাঠি দিয়ে অথবা কোনো লোহা দিয়ে কোনো পাথর দিয়ে আঘাত করে মারা হয়েছে, কিন্তু তাতে কোনো ধার নেই, রক্ত প্রবাহিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো পশু জবাই করার জন্য শর্ত হচ্ছে মা আনহারাদ্দম ও জোকেরা ইসমুল্লাহ আলিহি, শর্ত প্রথম হচ্ছে যে রক্ত প্রবাহিত করতে হবে। তাহলে এমন ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে যাতে পশু বা পাখির রক্ত প্রবাহিত হয়, একটি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াজুকেরা ইসমুল্লাহ আলী, ওর ওপর আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, ওর সাথে আল্লাহু আকবার বলা সুন্নত, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে বা আঘাত করবে যাতে রক্ত প্রবাহিত হয়ে যায়। যেসব পশু পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, তাহলে ধারালো অস্ত্র দিয়ে দূর থেকে আঘাত করলে রক্ত যদি প্রবাহিত হয় তাহলে ওই অবস্থায় মরে গেলে হালাল হয়ে যাবে, বিসমিল্লাহ বলে এ আঘাত করতে হবে। আল্লাহ ফাকর বলেছেন ওয়াল মাউকুযাত, এবং যা আঘাতে মৃত পশু বা পাখি তাও হালাল নয়, হারাম করা হয়েছে। এবং তারপর আল্লাহ বলছেন ওয়াল মুতারাদ্দিয়াত, যা উপর থেকে পড়ে মারা গেছে সেই রকম পশু পাখি হারাম, যেমন পাহাড়ের উপর থেকে অথবা ছাদের উপর থেকে পড়ে মারা গেছে, সেটা জবাই করার সুযোগ পাওয়া যায়নি, তাহলে হারাম। ওয়ান-নাতীহাত, এবং সংঘর্ষে মৃত, দুটো পশুতে সংঘর্ষ ছিল আর এই লড়াই সংঘর্ষে মারা গেছে, নাতিহা সিংহের আঘাতে কোনো ছাগল গরু বা কিছু যদি মারা যায় তাহলে তা হারাম, কারণ ধারালো অস্ত্র দিয়ে রক্ত প্রবাহিত করা হয়নি। আল্লাহ পাক বলছেন ওয়া মা আকালা সাবউ, এবং হিংস্র পশু যেই পশু থেকে খেয়েছে আর তা জবাই করার সুযোগ পাওয়া যায়নি তাহলে তা হারাম। ইল্লা মা যাক্কাইতুম, তবে যা জবাই করবে, এগুলি যদি জবাই করার সুযোগ পেয়ে যাও, শ্বাসরুদ্ধ করছিলে তারপরে এখনো প্রাণ আছে আর জবাই করার সুযোগ পাওয়া গেছে, ওপর থেকে পড়েছে কিন্তু তা জবাই করার এখনো সুযোগ আছে, প্রাণ আছে, জবাই করার সুযোগ যদি পাওয়া যায় তাহলে হালাল। এইরকমই সংঘর্ষ তো হয়েছে কিন্তু জবাই করার পরে মারা গেছে তাহলে তা হালাল হবে। ইল্লা মা যাক্কাইতুম, আল্লাহ পাক তারপর বলছেন ওয়ামা যুবিহা আলা-ন-নুসুব, আর যেগুলি কোনো আস্থানায় জবাই করা হবে, কোনো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা হবে, অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা হবে কোনো আস্থানায়, সেসব আস্থানা মুসলিমদের কাছে থাক অথবা অন্যদের কাছে থাক, যে কোনো আস্থানায় যেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো পশু পাখিকে উৎসর্গ করা হয় বা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়, সেগুলি যদিও আল্লাহর নামে জবাই করা, তবুও যেহেতু সেখানে আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় জবাই করা হয়েছে তা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া আনতাসতাকসিমু বিল আজলাম, আর তোমরা ভাগ্য নির্ণয়ের তীর দিয়ে ভাগ্য নির্ণয় করবে, জুয়ার তীর যেগুলি ওরা লিখে রাখতো যে করো ইফাল, অথবা লিখে রাখতো করিও না, এইরকম তীর তারা লিখে রাখতো, আর থলের মধ্যে ভরে রাখতো, যখন কোথাও সফরে যেতে হবে অথবা কোনো শুভ কাজ করতে হবে, করব কি করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ভাগ্য নির্ণয় করাকে হারাম করেছেন। যালিকুম ফিস্ক, এগুলি হচ্ছে পাপের কাজ। এই হারাম বস্তুগুলি খাওয়া অথবা এই ভাগ্য নির্ণয় করা এই তীরের মাধ্যমে আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে ফাসেকি কাজ, এগুলি হচ্ছে পাপের কাজ। আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, দীন যখন মদিনায় এসে শক্তিশালী হয়ে গেছে, দীনের অনুসারীরা যখন শক্তিশালী হয়ে গেছে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে শক্তিশালী করেছেন, তখন আল্লাহ পাক বলছেন আজকে অর্থাৎ এই বর্তমান অবস্থায় কাফেররা তোমাদের দীনকে ধ্বংস করে দেওয়া থেকে, তোমাদের দীনকে পৃথিবী থেকে মুছে দেওয়া থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ আর এই দীনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, সুতরাং তাদের ভয় করিও না, বরং আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ পাক বলছেন যে আজকে তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত আমার অনুগ্রহকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ মনোনীত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত বিদায় হজে নাজিল হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা মিশন কমপ্লিট হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে সম্পূর্ণ করেছেন এই উম্মতের ওপর, আর দীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন হিসাবে আল্লাহ পাক বাছাই করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ফামানি তুররাফি মাখমাসাতিন গায়র মুতাজানিফিন লি ইসমিন ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম, সুতরাং কোন ব্যক্তি যদি বাধ্য হয় ক্ষুধার অবস্থায়, চরম ক্ষুধার অবস্থায়, মাখমাসা মানে ক্ষুধা, চরম ক্ষুধার অবস্থায় যদি বাধ্য হয়ে যায় যে আমাকে কোনো হারামকৃত বস্তু খেতে হবে, যেসব হারামের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন সেগুলির মধ্যে কিছু খেতে হচ্ছে, গায়রা মুতাজানি ফেললে ইসম, কিন্তু তার মধ্যে পাপ করার যেন প্রবণতা না থাকে, এমন না হয় যে অল্প খেয়ে তার চলবে, তার প্রাণ বাঁচানো সম্ভব হবে, কিন্তু সে বেশি করে পেট ভরে খেয়ে নিল, এইরকম যাতে না হয়। আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদ, এই খাওয়ার ক্ষেত্রে বা পান করার ক্ষেত্রে পিপাসা লেগেছে কোন রকম প্রাণ বাঁচাবার জন্য অল্প পান করে যথেষ্ট, কিন্তু বেশি করে যাতে পান না করে, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর সেই ব্যক্তি যেন পাপিষ্ট না হয়, অপরাধ করে এসে এইরকম পরিস্থিতি তার দাঁড়িয়েছে, চোর ডাকাত ছিনতাইকারী অথবা খুনি, এই সুযোগ যেন না পায়। আল্লাহ পাক রব্বুল আলম তারপরে বলছেন ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলম মার্জনাকারী এবং অতি দয়াবান। এইরকম যখন নিরুপায় হবে কোনো ব্যক্তি, তখন আল্লাহ পাক ওই সব লোকদেরকে মাফ করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। মহান আল্লাহ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা, হে নবী তোমাকে জিজ্ঞাসা করছে, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি হালাল করা হয়েছে। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, উহিল্লা লাকুম তাইয়িবা, তোমাদের জন্য পৃথিবীতে যত পাক পবিত্র বস্তু আছে, খাদ্যদ্রব্য, খাদ্যের বস্তু, পানীয় বস্তু, তা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যা পাক পবিত্র তা হালাল করা হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর যেসব শিকারী পশু পাখি রয়েছে, শিকারী কুকুর হোক বা অন্য কোনো শিকারী পশু হোক পাখি হোক, যেগুলিকে যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কৌশল, তা তোমরা শিখিয়ে থাকো এবং তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে থাকো। এই শিকারী পশু দিয়ে যদি তোমরা কি করো, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তোমাদের জন্য যেগুলি এই সব শিকারী পশু পাখি থামিয়ে রাখে, অর্থাৎ ধরে রাখতে পারে, নিজে খাই না, মনিবের জন্য ধরে নিয়ে আসে, সেগুলিকে তোমরা খেতে পারো। শিকারী পশুর লক্ষণ হচ্ছে যে যখন তাকে আক্রমণ করতে বলা হবে, যে শিকারী পশুর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিকারী পশু পাখির কথা বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত যেগুলি পশু বা পাখি, সেগুলির লক্ষণ হচ্ছে যখন শিকারী জানোয়ার যাকে শিকার করবে তার উপর আক্রমণ করতে বলা হবে, তখন দ্রুত আক্রমণ করবে, আর যখন থেমে যেতে বলা হবে তখন থেমে যাবে, আর নিজে খাবে না বরং মনিবের জন্য ধরে নিয়ে আসবে। এই তিনটি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে আমার এই পশু বা পাখি ট্রেন হয়ে গেছে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। এবং শর্ত হচ্ছে যখন শিকারী পশু বা পাখি ছাড়বে শিকার করার জন্য, তখন তার উপর আল্লাহর নাম উচ্চারণ করে নিবে, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, আলিয়ামা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করে দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে যত পাক পবিত্র বস্তু সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই আয়াত দ্বারা ওলামায়ে কেরামগণ বলেছেন যে সমস্ত বস্তু ক্ষেত্রে আসল হচ্ছে ইবাহাত, অর্থাৎ বৈধতা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কিছুকে নির্দিষ্ট করে হারাম করেননি। ওয়াতামুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল্লাকুম, আর ওই সব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং নাসারা, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, অর্থাৎ তাদের জবাইকৃত পশু পাখি তোমাদের জন্য হালাল। আহলে কিতাব যদি ইহুদি নাসারা কোনো কিছু জবাই করে তাহলে মুসলিমদের জন্য খাওয়া হালাল, পক্ষান্তরে মুশরিক যদি পত্তুলি জবাই করে তাহলে কোনো মুসলিমের জন্য খাওয়া জায়েজ নয়। ওয়াতামুকুম হিল্লুল্লাহ, তোমাদের জবাই করা তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত ওয়াল মুহসানাত মিনাল লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এবং ওই সব সতী নারী যেগুলি তোমাদের মুমিনদের মধ্য থেকে তাদেরকেও বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর ওই সব সতী নারী যেগুলি মিনাল লাযিনা উতুল কিতাব ইহুদি নাসারাদের মধ্য থেকে, তবে আল্লাহ পাক সতীত্বের শর্ত লাগিয়েছেন, আহলি কিতাবদের মধ্যে যদি সতী নারী পাওয়া যায়, আর বর্তমান যুগে সতী নারী পাওয়া তাদের মধ্যে বড়ই মুশকিল, সেহেতু চিন্তা করে এই ক্ষেত্রে পদক্ষেপ উঠাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আহলি কিতাব যারা ইহুদি নাসারা তাদের মধ্যে যারা সতী তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যদিও মুমিনাকে বিবাহ করা বেশি শ্রেয়। আল্লাহ পাক বলছেন এজা আতাই তুমুহুন্না উজুরাহুন্না, যখন তাদেরকে তাদের মাহার দিয়ে দিবে, মুহসিনিন, এবং তোমরা সৎ চরিত্রের হবে, গায়রা মুসাফিহিন, তোমরা ব্যভিচারকারী হবে না, ওয়ালা মুত্তাখিজি আখদান, আর তোমরা গোপনে বন্ধুত্ব স্থাপন করবে না, গোপন সম্পর্ক রাখবে না, অবৈধ সম্পর্ক। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, কেউ যদি ঈমানকে অস্বীকার করে, ফাকাদ হাবিত আমালু, তাহলে তার আমলগুলি ধ্বংস হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত দলে সামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 6 উযুর বিধিবিধান বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন সকল, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, দাঁড়াবে অর্থাৎ ইযা আরাদতুমুল কিয়াম, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, অর্থাৎ সালাতের সময় এখন উপস্থিত হয়ে গেছে, এর মানে এই নয় যে নামাজের স্বাধীনতা আছে, বরং নামাজের উদ্দেশ্যে তুমি দাঁড়াবার সময় হয়ে গেছে, তখন তুমি এখন নামাজে দাঁড়াতে ইচ্ছুক। নামাজ যার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, উযু করা। তাই আল্লাহ পাক বলছেন যে এখন তোমাদেরকে উযু করতে বলছি, ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলিকে ধৌত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উযুর যে ফরজগুলি রয়েছে সেগুলিকে বর্ণনা করেছেন, তোমরা মুখমণ্ডল তোমাদের ধৌত করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, এবং তোমাদের হাতগুলিকে ধৌত করো তোমাদের কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথার মাসেহ করো। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলিকে ধৌত করো টাখনা পর্যন্ত, টাখনো পর্যন্ত পাগুলিকে ধৌত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরজুলাকুম বলেছেন, প্রসিদ্ধ কেরাত আমাদের সামনে এটি রয়েছে, অর্থাৎ ওযু হাকুমের উপরে আতফ রয়েছে, যেমন মুখমণ্ডল ধুইতে হবে, যেমন হাতগুলি ধুইতে হবে, ঠিক তেমনই পা ধুইতে হবে। আর যদি অন্য কেরাত নেওয়া যায় যে যাতে রয়েছে ও আর জোলেকুম, তাতে যেহেতু অমসাহ বেরউসেকুমের পরে এসেছে সেই জন্য ও আর জোলেকুম হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াতের বাস্তব ব্যাখ্যা দিয়েছেন, জীবনে কখনো তিনি পায়ের মাসা করেননি, বরং সর্বদাই পা ধৌত করেছেন। সুতরাং পায় মাসা করা যথেষ্ট নয়, পা ধৌত করতে হবে। তবে এই অর্থটিকে যখন পায়ের ওপর মোজা থাকবে তখন লাগানো যেতে পারে, যে পায়ের ওপরে যখন মোজা থাকবে তখন মোজার উপর মাসা করে নিবে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কোন রকমের মতভেদ নেই মোজার মাসার উপরে। যদি চামড়ার মোজা হয় তাহলে কোন রকমের ইখতিলাফ নেই, মতভেদ নেই, আর যদি কাপড়ের মোজা হয় তাতে একসেই লোকেরা যদিও ইখতিলাফ করেছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামা জাওরা বাইন, অর্থাৎ কাপড়ের মোজার মাসা করেছেন, সুতরাং সেটাও শরীয়ত সম্মত। আল্লাহ পাক বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি অপবিত্র হয়ে যাও, জনবান এমন অপবিত্রতা যাতে গোসল ফরজ হয়ে যায়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের কারণে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে তোমরা যদি বড় ধরনের নাপাক হয়ে যাও অর্থাৎ গোসল ফরজ হয়ে যায় ফাত্তাহারু, তাহলে পবিত্রতা অর্জন করে নাও অর্থাৎ গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, তবে যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, আর সাধারণত অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, সফর অবস্থায় পানি হয়তো পাওয়া যায় না, সেই জন্য আল্লাহ পাক এই দুটি অবস্থার কথা উল্লেখ করেছেন। আও যা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদের মধ্য থেকে কেউ মল ত্যাগ করে আসলো শৌচ স্থান থেকে আসলো, এখন পানির প্রয়োজন রয়েছে, শৌচ স্থান থেকে আসলো তার মানে উজু এখন ভঙ্গ হয়ে গেছে। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গম করেছো, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মিলন করেছো, ফালাম তাজিদুমা আন, তারপরে পানি পাচ্ছ না, হয় পানি পাওয়া যাচ্ছে না অথবা অসুস্থ অবস্থায় পানি রয়েছে কিন্তু সেই পানি ব্যবহার করতে সক্ষম নন। আল্লাহ পাক বলছেন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, আর শরীয়তের ভাষায় পবিত্রতার উদ্দেশ্যে মাটিকে উদ্দেশ্য করা, মাটিতে দুই হাত মারা এবং তারপরে মুখমণ্ডলে মাসে করা আর হাতের কবজি পর্যন্ত মাসা করা, এটি হচ্ছে সহি সন্ন্যাত দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে কবজি পর্যন্ত মাসা করতে হবে এবং একবার মাটিতে হাত মারতে হবে, আর দুইবারের হাত মারা এবং এর মধ্যে আবার কনুই পর্যন্ত মাসে করা, এগুলি মাসলা হচ্ছে দুর্বল মাসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা পবিত্র মাটিতে হাত মেরে তায়াম্মুম করো এবং তা দিয়ে তোমাদের মুখমণ্ডলের মাসেহ করো আর তোমাদের হাতের মাসেহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সংকীর্ণতা চান না, যে দিনে সংকীর্ণতা দেবেন, এমন বিধান দেবেন যেটা পালন করা বড়ই কঠিন হয়ে পড়বে এমন নয়, যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন। পানি নেই তখন আল্লাহ পাক সহজ করে দিতে তায়াম্মুম করো, পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছি না, ব্যবহার করলে আমার রোগ বৃদ্ধি পাবে, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে সহজ করেছেন। ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম, আল্লাহ পাক তোমাদেরকে পাক পবিত্র করতে চান, ওয়ালিয়ুতিম্মা নিয়ামাতাহু আলাইকুম, এবং তোমাদের উপর তার অনুগ্রহকে পরিপূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো তোমাদের উপর, অমিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, আর ওই অঙ্গীকারকে স্মরণ করো যা তোমাদের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন। আমরা যে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করেছি যে আল্লাহ তুমি আমাদের রব, এই বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, আর অঙ্গীকার সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বলেছিলে সামিনা ওয়া আতানা, যে আমরা শুনলাম এবং মানলাম, সে অঙ্গীকার কথা ইজ কুলতুম, যখন তোমরা বলেছিলে সামিনা ওয়া আতানা, হে আল্লাহ আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। তোমরা ইহুদিদের চরিত্র অবলম্বন করবে না যে তারা বলতো সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ আলিম বিজাতি সুদুর, নিশ্চয় আল্লাহ ফাক রব্বুল আলামিন অন্তরের সবকিছু সম্পর্কে অবগত। মহান আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু ক্বাওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ পাকের দিনের উপর শক্ত হয়ে অটল হয়ে দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হও। কোনো কাওয়ামিনা ইল্লা, আল্লাহ পাকের রাস্তায় দণ্ডায়মান হয়ে যাও তোমরা, শুহাদা বিল কিস্ত, ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে ন্যায় সঙ্গত সাক্ষী দেবে এবং এর ওপর তোমরা অটল হয়ে যাবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু ক্বাওমিন আলা আল্লা তা'দিলু, আর কোন জাতির শত্রুতা তোমাদেরকে যাতে করে উত্তেজিত না করে এই ব্যাপারে যে তোমরা ন্যায় নীতি অবলম্বন করবে না, সুবিচার করবে না। শত্রুতা আছে তাদের সাথে, তার মানে এই নয় যে তাদের সাথে আমরা অবিচার করব। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, এ দেলুহু আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় নীতি অবলম্বন করো, সুবিচার প্রতিষ্ঠা করো, এটি হচ্ছে আল্লাহ ভীরুতার অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ ভীরুতা যদি থাকে তোমাদের অন্তরে তাহলে ন্যায় সঙ্গত তোমরা ফয়সালা করবে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করতে থাকো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সব মুমিনদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে যে তাদের জন্য মর্যাদা রয়েছে এবং মহাপুরস্কার রয়েছে। ওয়াল্লাযীনা কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করবে ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা আসহাবুল জাহিম তারা জাহান্নামের অধিবাসী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহর যে নিয়ামত তোমাদের উপর রয়েছে, অনুগ্রহ রয়েছে, তা তোমরা স্মরণ করো। আল্লাহ তোমাদের উপর বিশেষ রহমত করেছেন। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, বিশেষ একটি ঘটনার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে কাফের জাতি তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে বাধা দিয়ে দিলাম, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দিলাম। যখন একটি দল, শত্রু দল, ইচ্ছা করেছিল যে আইয়াম সুতু এলেকুম আইদিয়াহুম, তাদের হাতকে তোমাদের দিকে সম্প্রসারিত করবে, অর্থাৎ তোমাদের ওপর তারা আক্রমণ করবে, ফাকাফা আইদিয়াহুম আনকুম, সেই সময় আল্লাহ পাক তাদের হাতকে তোমাদের থেকে বাধা দিয়ে দিয়েছিলেন। অত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করতে থাকো এবং আল্লাহর উপরে একমাত্র মুমিনদেরকে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার আয়াত নম্বর 12 তে ইরশাদ করেছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈলা ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আক্রাযতুমুল্লাহ কারযান হাসানা আল আয়া। আল্লাহ পাক এখানে বানী ইসরাঈলদের সাথে যে চুক্তি নিয়েছিলেন সেই চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলদের সাথে, ইয়াকুব আলী সালামের বংশধরদের সাথে চুক্তি নিয়েছিলেন, অকাট্য প্রতিশ্রুতি নিয়েছিলেন কি যে তোমরা এই দিনের ওপর কায়েম থাকবে যা তোমাদের জন্য নাজিল করেছি, বা আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, এবং তাদের মধ্য থেকে আমি 12 জন প্রধান নিযুক্ত করেছিলাম। আল্লাহ পাক তাদের 12টি বংশ ছিল, এই 12 বংশের 12 জন প্রধান নেতা নিযুক্ত করেছিলেন। ওয়াকাল আল্লাহ, এবং মহান আল্লাহ তাদেরকে বলেছে ইন্নি মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। অর্থাৎ খাস বান্দাদের সাথে আল্লাহ পাক রয়েছেন তার তৌফিকের দিক দিয়ে, তার সাহায্যের দিক দিয়ে, তার হেফাজত রক্ষণাবেক্ষণের দিক দিয়ে আল্লাহ পাক বলেছেন তোমাদের সাথে আমি আছি। শর্ত হচ্ছে লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি সালাত কায়েম করো। তাহলে বোঝা গেল যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক আগের উম্মতদেরকেও নামাজের বিধান দিয়েছিলেন। ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত যদি তোমরা প্রদান করো, যাকাতের বিধানও ছিল আগের উম্মতের মধ্যে। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রাসূলগণের প্রতি যদি ঈমান নিয়ে আসো, তাহলে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তার মধ্যে এক রাসূল হচ্ছেন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতিও ঈমান নিয়ে আসবে। কিন্তু তারা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, এইভাবে তারা কুফরিতে নিমজ্জিত হয়েছে। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা এই রাসূলগণকে সাহায্য সহযোগিতা করবে। ওয়া আকরাযতুমুল্লাহ কারযান হাসানা, এবং মহান আল্লাহকে তোমরা উত্তম ঋণ প্রদান করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান খেরাত করবে। এই নেক কাজগুলি যদি করো লাউকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি অবশ্যই মোচন করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আনহার, এবং এমন জান্নাত সমূহে তোমাদেরকে দাখিল করব যে সব জান্নাতের নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। ফামান কাফারা বাদা যালিক, এরপরে কেউ যদি অস্বীকার করে এই চুক্তি আল্লাহ পাকের সাথে করার পরে, এই ওয়াদা করার পরে কেউ যদি অস্বীকার করে তোমাদের মধ্য থেকে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তাহলে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে দূরে চলে যাবে। আল্লাহ পাক বলছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের এই চুক্তি ভঙ্গ করার কারণে, এটি হচ্ছে ইহুদিদের একটি অপরাধ। আল্লাহ পাক বলছেন এই অপরাধের কারণে লাআন্নাহুম, তাদের উপর অভিসম্পাত করেছি, লানত করেছি, আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের অন্তরকে আমি করে দিয়েছি নিষ্ঠুর। ইউহাররিফুনাল কালিমা আম্মা মাদিহি, তারা শব্দকে, আল্লাহ পাকের কিতাবের শব্দগুলিকে আপন স্থান থেকে বিচ্যুত করত, অর্থাৎ শব্দের বিকৃতি ঘটাইত, এই একটি তাদের আর অপরাধ। ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, আর যা দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তার অনেক বিধিবিধান তারা উপেক্ষা করে গিয়েছে, ভুলে গেছে। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা কায়নাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, তাদের অল্প কিছু লোক ছাড়া তাদের অধিকাংশ লোককে বিশ্বাসঘাতকতা করতে তুমি সর্বদা দেখবে। হে নবী, নবী করিম সাল্লাম, আল্লাহ পাক বলছেন ইহুদিদের অল্প কিছু লোক ছাড়া, আবদুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গী, এরকম কিছু নেক চরিত্রের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামকে সত্য জেনে বাকি অধিকাংশ লোকেরা সর্বদাই বিশ্বাসঘাতকতা করতে থাকবে, গাদ্দারি করতে থাকবে, এটা হে নবী সর্বদা আপনি দেখতে পাবেন। আর এই অবস্থা আজ পর্যন্ত ইহুদিদের মধ্যে পরিলক্ষিত, যে তারা বিশ্বাসঘাতকতা করে থাকে, তারা কোনো চুক্তির পরোয়া করে না। আল্লাহ পাক বলছেন ফাআফু আনহুম, সুতরাং তাদেরকে ছেড়ে দাও, ওয়াসফা আর তাদেরকে মার্জনা করে দাও, অর্থাৎ তাদেরকে যে অবস্থায় আছে সে অবস্থায় ছেড়ে দাও। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আর যারা এই কথা বলেছিল যে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, নিজেরাই তাহলে এই নাসারা নামটি তারা নিজেরাই গ্রহণ করেছিল, সুতরাং এদেরকে মসিহি বলা ঠিক নয়। অনেকে বলে যে মসিহি, তাহলে তাদের সম্পর্ক হয়ে যায় ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক নেই, ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে তারা অনেক দূরে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একত্ব তাওহীদ নিয়েছেন, কিন্তু তারা ত্রিত্ববাদী বিশ্বাসী, সুতরাং তাদেরকে আল্লাহ যেই নামে ডেকেছেন সেই নাম বলা উচিত, অর্থাৎ তারা নিজেরাই এই নাম বাছাই করেছিল নাসারা বলে। আখাযনা মিসাকাহুম, তাদের কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তার অনেকটাই তারা ভুলে গিয়েছিল, উপেক্ষা করে গিয়েছিল। ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগযা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে শত্রুতা এবং বিদ্বেষ আমি জন্মিয়ে দিয়েছিলাম, আমি তাদের অন্তরে শত্রুতা এমন সৃষ্টি করে দিয়েছিলাম যে আপোষে তারা লড়াই করতেই থাকবে, বিবাদ করতেই থাকবে। ওয়াসাউফা ইউনাব্বিহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউ, যা কিছু তারা করে এ সম্পর্কে আল্লাহ পাক শীঘ্রই তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়্যিনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, হে কিতাবধারীরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন হে কিতাবধারীরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। আল্লাহ পাক বলছেন আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এসেছেন, ইউবাইয়্যিনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কিতাবের মধ্যে থেকে অনেক কিছু যা তোমরা লুকিয়ে রাখার চেষ্টা করো তা তিনি খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন, যে তোমাদের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, তাওহীদের কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক পবিত্রতার কথা রয়েছে, কিন্তু তোমরা আল্লাহ পাকের শানে বিয়াদবি করেছো, এইভাবে তোমরা তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দিয়েছো, এইভাবে অনেক কুসংস্কার তোমাদের মধ্যে ঢুকে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণীগুলিকে তোমরা লুকিয়ে রেখেছো। তিনি এগুলিকে বর্ণনা করে দেওয়ার জন্য এসেছেন। ওয়া ইয়াফুয়ান কাসীর, এবং অনেকগুলিকে তিনি উপেক্ষাই করেন, সবকিছুতে তিনি বর্ণনা করেন না। তোমাদের কিতাবে যে হকগুলি রয়েছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে জ্যোতি এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নূর বলা হয়েছে, ঈমানের নূর, হিদায়েতের নূর, ইসলাম নিয়ে এসছেন, আল্লাহ প্রদত্ত সত্য দিন নিয়ে এসছেন, এর নূর। এই নূর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যেমন এক শ্রেণীর বিদাতপন্থীরা এই আয়াতকে পেশ করে থাকে আর বলে থাকে যে দেখো নবী নূরের তৈরি, কারণ আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তাহলে আরেকটি আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, সূরা নিসাতে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর নাজিল করেছি, তাহলে কি কোরআন কি নূরের তৈরি? এটা কেন বলেন না যে কোরআন নূরের তৈরি? কোরআনে যে হিদায়াত এবং ঈমান, ইসলাম, ইবাদত এবং ভালো আখলাক চরিত্রের আলো রয়েছে, জ্যোতি রয়েছে, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমেরই নূর। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তার বাবা মা মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে ওয়া কিতাবি মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আগমন করেছে, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ পাক এই কিতাব দিয়ে এবং নবীকে দিয়ে যেই ব্যক্তি তার সন্তুষ্টির অনুসারী হবে, সন্তুষ্টির কামনা করবে, যে আল্লাহ পাকের সন্তুষ্টি কোথায় পাবো, তাকে হেদায়ত করবেন সুবুলাস সালাম, নিরাপদ রাস্তার দিকে, শান্তির রাস্তার দিকে, সেটি হচ্ছে ইসলামের রাস্তা, ইমানের রাস্তা, তাওহীদের রাস্তা, এবং এটি হচ্ছে সুবুলাস সালাম, জান্নাতের রাস্তা। ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবেন বিইজনি আল্লাহ পাকের হুকুমে। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতি মুস্তাকিম, এবং তাদেরকে সহজ সরল পথ দেখাবেন। মহান আল্লাহর ইরশাদ করেছেন লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলবে যে যিনি আল্লাহ তিনি মসীহ, তাদেরকে আল্লাহ কাফির বলে আখ্যায়িত করেছেন। যারা হযরত ঈসা আলাইহিস সালামকে ইলাহ বলে, উপাস্য বলে সাব্যস্ত করবে, তাদেরকে আল্লাহ কাফির বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু, ওই সব লোকেরা যারা বলেছিল যে ইন্নাল্লাহু আল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহই হচ্ছেন মরিয়মের পুত্র মসীহ, তারা কাফের হয়ে গেছে। কুল হে নবী বলে দাও, ফামাই ইয়ামলুকু মিনাল্লাহি শাইয়ান আরাদা ইয়ুহলিকাল মাসীহ ইবনা মারইয়াম ও উম্মাহু আমান ফিল আরদ জামিয়্যা। যদি ঈসা আলাইহিস সালাম এলাহি হয়ে যান, তিনি আল্লাহ, তিনি উপাস্য হয়ে যান, তাহলে তো তাকে কেউ ধ্বংস করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে ঈসা ইবনে মারইয়ামকে ধ্বংস করব, তো কোনো শক্তি বাধা দিতে পারে না। কুল হে নবী বলে দাও, ফামা ইয়ামলুকু মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কবল থেকে কে রক্ষা করতে পারে? যদি আল্লাহ ইচ্ছা করেন যে মসীহ ইবনে মারইয়ামকে তিনি ধ্বংস করে দিবেন, তার মাকেও ধ্বংস করে দিবেন, অমান ফিল আরযে জামিয়া, বরং পৃথিবীতে যে কেউ রয়েছে, যত শক্তি রয়েছে, সকলকে আল্লাহ যদি ধ্বংস করতে চান, কোনো শক্তি বাধা দেওয়ার আছে? কোনো শক্তি নেই। তাহলে বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আর তিনি আল্লাহর শরীক অংশীদারও নন। তোমাদের এই বাতিল ভ্রান্ত কুফরি মতবাদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের, ওমা বাইনাহুমা, এবং যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে, ইখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কথা এখানে তুলে ধরেছেন যে তারা এইরকম মিছামিছি দাবিতে ছিল, এবং তারা এইরকম উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় স্বপ্ন তারা দেখছিল, যে তারা বলতো যে নাহনু আবনাউল্লাহ, ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর পুত্র, ও আহিব্বাহ, এবং আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। নাসারারাও একই কথাই বলতো, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর ভালোবাসার পাত্র। কুল হে নবী বলে দাও, ফালেমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে কেন আল্লাহ শাস্তি দিচ্ছেন? যুগে যুগে তোমাদের ইতিহাস দেখো যে কিভাবে ইহুদিদেরকে লাঞ্ছিত করেছেন, কিভাবে নাসারাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজিত করেছেন এবং শাস্তি দিয়েছেন। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা যে সব আল্লাহর সৃষ্টি রয়েছে তাদের মধ্যে থেকে মানুষ তোমরা। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান মাফ করেন, ও ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, ওমা বাইনহুমা, আর যা কিছু তার মাঝে রয়েছে, ওয়াইলাইহিল মাসীর, এবং তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইয়া আহলাল কিতাব, আল্লাহ পাক বলছেন, হে আহলে কিতাবরা, ইহুদি নাসারা, কাদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের কাছে এসে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ইউবাইয়্যুনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল, তোমাদের জন্য সত্য কথা বর্ণনা করছেন রাসূল প্রেরণের বিরতির পর, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে কয়েকশো বছরের যে ব্যবধান ছিল, এই সময়কে বলা হয়েছে ফাতরা। আল্লাহ পাক বলছেন, আনতাকুলু মা জাআনা মিন বাশির ওয়ালা না, যাতে তোমরা না বলতে পারো এই কথা যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি আর কোনো সতর্ককারী আসেনি, আমরা জানতাম না। ফাকাদ জাআকুম বাশির ওয়া নাযির, তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদদাতা এবং সতর্ককারী হয়ে এসেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন নিজ সম্প্রদায়কে যে হে আমার সম্প্রদায়, উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তোমাদেরকে যা দান করেছেন, ইজ্জালা ফিকুম আম্বিয়া, যখন তোমাদের মধ্য থেকে আল্লাহ অনেক নবী প্রেরণ করেছেন, ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদের অনেককে রাজা বাদশা করেছেন, রাজত্ব দান করেছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, বিশ্বজাহানের কাউকে এমন কিছু দেননি যা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের এসব নিয়ামত এই জন্য ছিল যে তোমরা সঠিক পথের উপর ছিলে, কিন্তু যখনই সরে যাবে আল্লাহর দিন থেকে, তোমাদেরকে আল্লাহ পাক রহমত থেকে সরিয়ে দেবেন। তাই তাদেরকে সরিয়ে দিয়ে শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামের কথা, যে মূসা আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, জাতিকে সম্বোধন করে, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো, আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ পাক লিখে দিয়েছেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরে যেও না, ফাতান কালিবু খাসিরিন, আর না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আমি আমার আলোচনা বিশেষ সময় শেষ হয়ে যাওয়াই এখানে সমাপ্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং কোরআনে কারীম মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَى أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ আল্লাহ পাক রব্বুল সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মূসা আলাইহিস সালামকে নবী রাসূল করে প্রেরণ করেছেন, তেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল করে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের শেষ নবী নবী এবং সমস্ত আম্বিয়া ও রাসূলগণের উপর আলাইহিমুসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 20 এবং 21 ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের জাতির ঘটনা স্মরণ করিয়ে দিয়ে, যে মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, স্মরণ করো ওই সময়কে যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে হে জাতি তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক অনেক নবীও পাঠিয়েছেন এবং তোমাদের মধ্যে বাদশাও করেছেন, তোমাদেরকে এমন নিয়ামত দান করেছেন যা পৃথিবীর আর কাউকে দান করেননি। তারপরে মূসা আলাইহিস সালাম জাতিকে সম্বোধন করে আরো বললেন ইয়া কওমি হে জাতি উদখুলুল আরযাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সেই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা তোমাদের ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে তোমরা সেখানে গেলে বিজয় হাসিল করবে। এই দেশ আমালিকারা জালিমরা দখল করে নিয়েছিল, বনি ইসরায়েলদেরকে বিতাড়িত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা এই দেশে জালিমরা রয়েছে, তোমরা প্রবেশ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ পাক তোমাদেরকে এই দেশ দিয়ে দেবেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরে যেও না, ফাতানকালিবু খাসিরিন, না হলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তখন মূসা আলাইহিস সালামের জাতি কাপুরুষ তারা বলল কালু ইয়া মূসা হে মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে অত্যন্ত শক্তিধর সম্প্রদায় রয়েছে যাদের প্রবল শক্তি, ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা কখনো সেখানে প্রবেশ করতে পারবো না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত ওই শক্তিশালী জাতি বেরিয়ে না যাবে সেখান থেকে, ফাই ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, তারা যদি বেরিয়ে যায় তাহলে তখন আমরা সেখানে প্রবেশ করব। قال رجلان من الذين يخافون انعم الله عليهما, দুইজন লোক মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে ভালো লোক ছিলেন। আল্লাহ বলছেন দুইজন লোক বলে উঠলেন ওই সব লোকদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করত, انعم الله عليهما, এবং তাদের উপর আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ করেছিলেন, তাদের ঈমানকে মজবুত করেছিলেন। ادخلوا عليهم الباب, তারা বলল জাতিকে যে এত কাপুরুষ হয়ও না, এত দুর্বলতার পরিচয় দিও না, আমাদের নবী বলছেন তোমরা কমপক্ষে দরজায় প্রবেশ তো করো, উদখুলু আলিহমুল বাব, এই জালেমদের কাছে দরজা পার হয়ে কমপক্ষে একটু প্রবেশ করো, ফাইজা দাখাল তো মোহ, তোমরা প্রবেশ করলেই ফাইন্নাকুম গালিবুন, তোমরাই বিজয়ী হবে আর তারা সেখান থেকে পলায়ন করবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরই একমাত্র ভরসা রাখো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মূসা আলাইহিস সালামের জাতি বলল কালু ইয়া মূসা হে মূসা ইন্না লান নাদখুলা হাবাদা, আমরা কখনো যাব না, কোনো মতেই তারা রাজি হলো না, তাদেরকে এত উপদেশ দেওয়ার পরেও বোঝানোর পরেও, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত এই শক্তিশালী জাতি সেখানে আছে, ফাজহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার প্রতিপালক যাও, ফাকাতেলা, আর তোমরা গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কায়েদুন, এখানে আমরা বসে দেখছি, যদি দেখি যে তোমরা বিজয়ী হয়ে গেছো তাহলে তখন প্রবেশ করব। কত বেয়াদব এই ইহুদি জাতি যে মূসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি এবং তোমার রব যাও। আল্লাহ পাক বলছেন যে মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন আল রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ আমি আমার এবং আমার ভাইয়ের ছাড়া আর কারো মালিক নই, কারো দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ এরা অত্যন্ত দুর্বল ইমানের লোক। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আমাদের মাঝে এবং যারা পাপিষ্ট পাপাচারী তাদের মাঝে পার্থক্য করে দাও, আমাদেরকে পৃথক করে দাও জালেমদের থেকে। আল্লাহ পাক বললেন কাল ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, এই দেশ যেই মোবারক দেশে পবিত্র ভূমিতে তাদেরকে যেতে বলছিলাম এবং সেখানে গেলে তারা বিজয়ী হইতো, যেতে যখন রাজি হইল না তখন তাদের ওপর এই দেশকে 40 বছরের জন্য আমি হারাম করে দিলাম, 40 বছর তারা সেখানে যেতে সক্ষম হবে না আর রাস্তাও খুঁজে পাবে না তারা। ইয়াতিহুন আফিল আরদ, তারা এই তিহের ময়দানে উদ্ভ্রান্তদের মতো ঘুরে বেড়াতে থাকবে কিন্তু রাস্তা পাবে না। আল্লাহ পাকের এমন আজাব হইল যে তারা সারা রাত চলতে থাকে, সারা রাত চলতে থাকে, সকাল হয় আবার দেখে যেখান থেকে শুরু করেছিল সেখানে আবার পড়ে আছে। ফালা তাসআলাল কওমিল ফাসিকিন, আল্লাহ পাক বলছেন সুতরাং তুমি পাপিষ্ট জাতির ওপর কোনো হাহুতাশ করিও না। আল্লাহ পাক তারপরে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা বর্ণনা করেছেন, আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় মায়েদার আয়াত নম্বর ২৭ ইরশাদ করছেন, অতুলু আলিম নাবা ইবনে আদম আবিল হক ইজ কাররাবা কুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত থেকে কয়েকটা আয়াত পর্যন্ত আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ ফাকরাবুল আলমিন ইরশাদ করছেন যে হে নবী, তুমি তাদেরকে পড়ে শোনাও আদম আলাইহিস সালামের দুই ছেলের সংবাদ সত্যতার সাথে, যা সত্য ঘটনা। ঈদ কাররাবা কোরবানান, যখন দুইজনে কোরবানি করেছিলেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, যখন তারা কোরবানি করলো দুইজনে, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হইল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখার, অপরজনের কোরবানি কবুল করা হলো না। কালাল আক্তুলান্নাকা, তখন আরও বেশি হিংসা বেড়ে গেল এবং বলল যে হাবিল, তোমাকে অবশ্যই আমি খুন করব, কেন তুমি আমার মনের চাহিদা মেটাতে দিলে না। কাল তখন সেই ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন, কারণ কবুল হওয়ার ভিত্তি হচ্ছে যে আল্লাহ পাক কবুল করে থাকেন আল্লাহ ভীরুদের পক্ষ থেকে। যার অন্তরে সততা আছে, আল্লাহ ভীরুতা আছে, তার পক্ষ থেকে আল্লাহ পাক ইবাদত বন্দেগী কবুল করে থাকেন। তারপরে হাবিল বললেন যে তুমি যদি আমাকে খুন করো, তার মানে এই নয় যে আমি তোমাকে খুন করব, আমি এই কাজ করবো। লাইন বাসাত্তা এলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাই লিআকতুলাক, তুমি যদি আমার দিকে তোমার হাত সম্প্রসারিত করো আমাকে খুন করার জন্য, তবে আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না তোমাকে খুন করার জন্য। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজাহানের যিনি প্রতিপালক আল্লাহ তাকে ভয় করি। আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে এবং জবাবদেহি করতে হবে। ইন্নি উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক, আমি মনে করি যে তুমি আমার এবং তোমার গুনহার বোঝা নিয়ে যাও আল্লাহ পাকের কাছে, কিন্তু আমি কারো গুনহার বোঝা উঠাবো না। ফাতাকুন মিন আসহাবিন নার, আর যদি গুনহার বোঝা নিয়ে আল্লাহর দরবারে হাজির হও তাহলে জাহান্নামের অধিবাসী হইতে হবে। যালিকা জাযাউয যালিমিন, জালেমদের প্রতিদান এই রকমই হয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহ, তারপরে কাবিলের মনে তার ভাইকে খুন করার প্ররোচনা হইল, তার মন তাকে প্ররোচিত করলো যে না, একে মেরেই দিতে হবে। ফাকাতালাহু, সুতরাং সে তাকে খুন করে দিল। ফাস বাহামিনাল খাসেরিন, যার ফলে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেল। ভাইকে মেরে দিয়ে এখন করবে কি, একে দাফন করা যাবে কিভাবে, যেহেতু প্রথম খুন, প্রথম লাশ, কিভাবে একে গোপন করা যায় কিছুই সে বুঝতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠালেন, ফাবাস আল্লাহ গোরাবান ইয়া ভাসু ফিল আরদ, আল্লাহ পাক কাক পাঠিয়ে দিলেন, যেই কাক ইয়া ভাসু ফিল আরদ মাটি খনন করছিল, লিইউরিয়াহু, দেখাবার জন্য এই কাবিলকে, কাইফা ইউআরিসাউ আতা আখি, তার ভাইয়ের লাশকে কি করে দাফন করবে, ভাইয়ের মরদেহকে কি করে মাটিতে ঢাকবে। দুই কাকে মারামারি করতে করতে একটি কাককে মেরে দিল, তারপরে সেটাকে মাটি খনন করে মাটি সরিয়ে মাটিতে পুঁতে দিল। এই অবস্থা দেখে তার হুশে আসলো যে এইভাবে আমার ভাইকেও আমি মাটিতে ঢেকে দিই। কালা, তখন সে আক্ষেপ করে বলে, ইয়া ওয়াইলাতা, হাই সর্বনাশ, আজাজ তো না কোনা মিসলা হাজাল গোরাব, আমি এই কাকের মতো হইতে পারলাম না, কাকের সমান আমার বুদ্ধি হলো না। ফা ওয়ারিসাও আতাখি, যে আমার ভাইয়ের এই মৃতদেহকে আমি ঢেকে দেব। ফা আসবাহ মিনান্না দেমিন, আর সেই বড় অনুতপ্ত লজ্জিত হইল। মিন আজালে যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কারণে, মিন আজলে যালিক, এই কারণে যে খুন করা চরম অপরাধ, আমি বনি ইসরাঈলদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম যে যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কোনো প্রাণের বিনিময়ে নয়, এমনিতেই অন্যায়ভাবে হত্যা করবে কোনো ব্যক্তিকে, আও ফাসাদিন ফিল, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি, তারপরে যদি কাউকে হত্যা করে, ফাঁকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সেই ব্যক্তি সমস্ত মানব জাতিকে যেন খুন করলো। অমান আহিয়া, আর কেউ যদি কোনো একজন ব্যক্তিকে প্রাণ দান করে, বাঁচিয়ে নেয়, বাঁচাবার চেষ্টা করে, ফাঁকা আন্নামা আহিয়া নাসা জামিয়া, তাহলে সমস্ত মানব জাতিকে যেন বাঁচিয়ে নিল। ওয়ালাকাদ জাআতুম রুসুলুনা বিল বাইয়িনাতি, আমার রসুলগণ তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। সুম্মা ইন্না কাসীরা মিনহুম বাদা যালিক ফিল আরযি লামুসফুন, তারপরেও তাদের অনেকেই পৃথিবীতে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল এবং অপচয় করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 33 এ ইরশাদ করেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান, শাস্তি সম্পর্কে, দণ্ডবিধান সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, দেশদ্রোহিতা করবে, কোনো মুসলিম দেশদ্রোহিতার কাজ করবে, তাদের শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এবং আরও ওই শ্রেণীর লোকেরা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীতে ব্যাপক আকারে ধ্বংসাত্মক কাজ করবে, যেমন যারা বোমা বিস্ফোরণ করে মানুষের ক্ষয়ক্ষতি করে, অথবা যারা হিরোইন গাঁজা নিয়ে এসে ব্যাপক আকারে দেশের ক্ষয়ক্ষতি করে, মানব জাতির ক্ষয়ক্ষতি করে, এইরকম লোকেরা, এইরকমই যারা লুটপাট করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, এসব লোকের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূল, নিশ্চয় ওই সব লোকদের শাস্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে বেড়ায়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর বিরুদ্ধে অর্থাৎ আল্লাহর বিধানকে অমান্য করে তারা লড়াই করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে অর্থাৎ মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, অথবা যেখানে শান্তির সাথে বসবাস করছে সেখানে শান্তিকে বিঘ্নিত করার উদ্দেশ্যে লড়াই যুদ্ধে লিপ্ত হয়। ওয়াস আউনা ফিল আরদে ফাসাদান, এবং পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়। বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ানো বিভিন্ন রকমের হইতে পারে, ডাকাতি করা, ছিনতাই করা, যে কোনো জায়গায় হয়তো নিরীহ মানুষদের মাঝে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর হস্তক্ষেপ করা, যাদের উপর বাড়াবাড়ি করা জায়েজ করেননি, সেখানে বোমা বিস্ফোরণ করে দিল, এই ধরনের কাজ করলো, যেমন এক শ্রেণী সন্ত্রাসীরা আজকাল করে থাকে, অথবা হিরোইন গাঁজা যেগুলো দিয়ে মানব জাতিকে ধ্বংস করা হয়, এই রকম কাজ করলো। ওয়াস আউনা ফিল আরদে ফাসাদান, পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। আই ইউকাত্তালু, তাদের কয়েকটি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রথম শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা হবে। যদি রাষ্ট্রনেতা মনে করেন যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হত্যা করে, তাহলে তাদেরকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে, শুলিতে চড়িয়ে মারা হবে। যদি রাষ্ট্রনেতা মনে করেন যে এইভাবে তাদেরকে শাস্তি দেব, তাও দিতে পারেন। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পাগুলোকে উল্টো করে কেটে দেওয়া হবে। একটি ডান হাত যদি কাটা হয়, বাম পা কাটা হবে, ডান হাত বাম পা, বা এর বিপরীত করে কাটা হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে, যে দেশে রাখা হবে না। যদি দেখা যায় দেশ থেকে তাড়িয়ে দিলে তারা বেশি শাস্তি পাবে তাহলে, কিন্তু যদি দেখা যায় দেশ থেকে এদেরকে তাড়িয়ে দিলে সেখানে গিয়ে আরো এই বাতিল শক্তিকে আরো শক্তিশালী করবে, আর শক্তিশালী করে তারা আরো মানব জাতির ক্ষতি করবে, তাহলে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা যাবে না। যিনি রাষ্ট্রনেতা হবেন, চিন্তা করে দেখবেন যে এই রকমের যারা দুষ্প্রকৃতির লোক, যারা পাপী লোক, অপরাধীর লোক, তাদেরকে কি ধরনের শাস্তি দিলে ক্ষান্ত করা যাবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। আল্লাহ পাক বলছেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এই হচ্ছে পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য পরকালে মহাশাস্তি রয়েছে। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করে নেন, মিন কাবলি আন তাকদিরু আলাইহিম, হে মুসলিমরা, তোমরা তাদের ওপর ক্ষমতা পাওয়ার আগে, তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসার আগেই, তাদেরকে ধরবে ধরার আগেই তারা তওবা করে সংশোধন করে নিয়েছে এবং জানতে পেরেছে যে তারা ভালো করে সংশোধন করে নিয়েছে, ফিরে চলে এসেছে। ফালামু, তাহলে জেনে নাও, আন্নাল্লাহ গাফুর রহিম, আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যদি কোনো আসামিকে ধরে নেওয়া হয় এরকম অপরাধী আসামি, তাহলে তারপরে দণ্ডবিধান কায়েম না করে ছাড়া হবে না। আর তাদেরকে ধরার আগেই যদি দেখা যায় যে তারা তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, তাহলে তাদেরকে মাফ করা যেতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় ছিলেন, কয়েকটি গোত্রের লোকেরা মুসলিম হয়ে এসেছিল, ওকাল ওরাইনা, এই দুই বংশের লোকেরা মুসলিম হয়ে এসেছিল। আর আসার পরে মদিনায় এসে তাদের আবহাওয়া অনুকূলে ছিল না, যার ফলে অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যাও উটের পেশাব এবং উটের দুধ পান করো গা, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। তারা কয়েকদিন ধরে উটের পেশাব আর দুধ পান করায় সুস্থ হয়ে গিয়ে যে সাদকা জাকাতের উটগুলি ছিল, ওর রাখালগুলি যারা মুসলিম ছিল তাদেরকে হত্যা করে দিয়ে উটগুলি নিয়ে পলায়ন করেছিল। তাদের শাস্তির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন এবং তাদেরকে এইভাবে দণ্ডবিধান দেওয়া হয়েছিল এবং তাদের উপর এই শাস্তি কায়েম করা হয়েছিল। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নৈকট্য সন্ধান করো। ওয়াসিলা মানে হচ্ছে আল কুরবাহ, নৈকট্য। আল্লাহ পাকের নৈকট্য সন্ধান করতে বলেছেন, অর্থাৎ কিভাবে আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর সান্নিধ্য হাসিল করবে তার ব্যবস্থা নাও। ফরজ আদায়ের মাধ্যমে প্রথম, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, তারপরে সুন্নত নফল আদায় করার মাধ্যমে, অপছন্দনীয় কাজ থেকে, সন্দেহর কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, এইভাবে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ানোর মাধ্যমে, নফল দান খায়রাতের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নতি তরিকা জিকির আজকারের মাধ্যমে, এইভাবে আল্লাহ পাকের নৈকট্য সন্ধান করো। এই ওসিলা মানে কোনো ব্যক্তিকে ধরা নাই, মৃত অথবা জীবিত ব্যক্তিকে ধরা নাই, যে যাদের ওসিলা ধরে একশ্রেণীর লোকেরা দোয়া করে থাকে যে অমুকের ওসিলায়, অমুকের দোহাই দিয়ে আল্লাহ দোয়া করছি তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, তুমি আমাদেরকে অমুকটা দাও। এগুলি হচ্ছে বিদাতি তরিকা এবং এটা হচ্ছে শিরকের লুকায়িত রাস্তা। এই রাস্তা দিয়েই মুসলিম উম্মাই শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো ব্যক্তিকে মাধ্যম ধরতে বলেননি, আর এইভাবে যেইভাবে একশ্রেণী বিদাতপন্থীরা করে থাকে সেইভাবে করার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে যে তোমরা আল্লাহর নৈকট্য সন্ধানের ব্যবস্থা করো, কিভাবে আল্লাহর নিকটবর্তী হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার রাস্তায় তোমরা প্রচেষ্টা চালাও, মেহনত করো। তাহলে ইবাদত বন্দেগীতে মেহনত করতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে মেহনত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করলো, লাউ আন্না লাহুম মা ফিল আরযি জামিয়ান, তাদেরকে যদি পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ সব কিছুই দিয়ে দেওয়া হয়, অমিসলাহু মা হুম, বরং এর মতো আরো এক পৃথিবী দিয়ে দেওয়া হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শাস্তি থেকে তাদের মুক্ত হওয়ার জন্য, পণ হিসাবে পেশ করার জন্য, এটা যদি পেয়ে যায় তবু আল্লাহ পাক মা তুকাব্বিলা মিনহুম, তাদের পক্ষ থেকে কবুল করবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়ামা হুম বিখারিজিন মিনহা, তারা জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে জাহান্নাম থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা করবে, চিৎকার করবে, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে। মহান আল্লাহ তারপরে চোরদের যারা চুরি করবে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আযীযুন হাকীম। চোর অথবা চোরনি, পুরুষ চোর অথবা নারী চোর, আল্লাহ পাক এখানে পুরুষের কথা আগে উল্লেখ করেছেন, কারণ চুরিটা সাধারণত পুরুষের পক্ষ থেকে হয়ে থাকে। পক্ষান্তরে ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার কথা আগে উল্লেখ করেছেন, কারণ ব্যভিচার অধিকাংশ ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, যদি চোর পুরুষ অথবা চোর নারী ধরা পড়ে এবং প্রমাণ হয়ে যায় সাক্ষী প্রমাণ দিয়ে, ফাক্তাও আইদিয়া হুমা, তাহলে তাদের হাতগুলিকে কেটে নাও, হাত কাটতে হবে কবজি পর্যন্ত, প্রথমবার এক হাত কাটবে। আল্লাহ পাক বলছেন, জাযাআন বিমা কাসাবা, তাদের কৃতকার্যের প্রতিদান হিসাবে, শাস্তি হিসাবে, নাকালাম মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি স্বরূপ, দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ, যাতে করে অন্যরা দেখে সংশোধন করে আর এই রকম চুরির কাজে লিপ্ত না হয়। আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। ফামান তাবা মিন বাদি যুলমিহি, চোর চুরি করে অথবা অন্য কোনো অপরাধী তাদের জুলম অত্যাচার করে যদি তওবা করে, আল্লাহর দিকে সংশোধন করে ফিরে আসে, ওয়া আসলাহা, এবং সংশোধন করে নেয়, তাহলে শুধু মৌখিক তওবা করাই যথেষ্ট নয়, বরং অন্তর থেকে তওবা করবে, মুখে তওবা উচ্চারণ করবে আর কাজের মাধ্যমে সংশোধন করে প্রমাণ করে দেবে যে আমি ভালো মানুষ হয়ে গেছি আর অসৎ নই। ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহ, তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশা ওয়া ইগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত আসমান এবং সমস্ত পৃথিবীর বাদশাহী, সার্বভৌমত্ব একমাত্র আসমান জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এখানে আর কোনো মালিক নেই। যদিও ছোটোখাটো মালিক পৃথিবীতে দেখা যাচ্ছে, কিন্তু এগুলি মালিক নয়। আসল মালিক যিনি মালিকুল মুলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন। ইউআযিবু মান ইয়াশা, এজন্য যাকে ইচ্ছা তিনি শাস্তি দিতে পারেন। ওয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি মার্জনা করেন। পক্ষান্তরে দুনিয়ার শাসক অনেক অপরাধীকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, কিন্তু শাস্তি দিতে সক্ষম হতে পারে না, আর অনেক সময় তারা জুলুম অত্যাচার করে থাকে। আল্লাহ ফাকরাব্বুল আলমিন বলছেন যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ফাকরাব্বুল আলমিন সব কিছুর ওপর ক্ষমতাবান। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, হে নবী, তোমাকে দুঃখিত যেন না করে ওই লোকেরা যারা কুফরির কাজে প্রতিযোগিতা করে। ওই লোকদের মধ্য থেকে যারা মুখে বলে যে আমরা ঈমান নিয়ে এসেছি, মুনাফিকরা, মুনাফিকরা কুফরিতে বাড়াবাড়ি করে, প্রতিযোগিতা করে, তাদের কথায় কাজে আচরণে দুঃখিত হয় না। ওয়ালাম তুমিন কুলুবুম, তাদের অন্তর তো ঈমান নিয়ে আসেনি। অমিনাল্লাযীনা হাদু, আর ইহুদিদের মধ্য থেকে সাম্মাউনা লিল কাযিব, কিছু লোকের আছে যারা মিথ্যা কথা শুনতে পারদর্শী। সাম্মাউনা লিকাওমিন আখারিন, অন্য জাতির স্বার্থে তারা কথা শোনে, কোন জাতির কথা শুনে অন্য জাতিকে লাগাই এই উদ্দেশ্যে তারা কথা শোনার চেষ্টা করে। লাম ইয়াতু, কখনো তারা হেদায়েত হওয়ার জন্য তোমার দরবারে আসেনি। ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, যথাস্থান থেকে আল্লাহ পাকের বাণীকে, তাওরাতের বাণীকে তারা বিচ্যুত করে থাকে এবং তাতে বিকৃতি ঘটিয়ে থাকে। ইয়াকুলুনা, এবং তারা বলে থাকে, ইন উতিতুম হাযা ফাখুযুহু, তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তা গ্রহণ করবে। ওয়া ইন লাম তুতাউহু, আর তোমাদেরকে যদি না দেওয়া হয় তাহলে ফাহজারু, সাবধান থাকো। ওমা ইউরিদুল্লাহ ফিতনাতাহু, আল্লাহ পাক যার ফিতনার ইচ্ছা করেন, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইয়া, তাহলে তার কোনো ক্ষেত্রে তুমি আল্লাহ কবল থেকে বাঁচাবার ক্ষেত্রে কোনো মালিক হতে পারবে না, অর্থাৎ তাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। উলাইকা আল্লাযীনা লাম ইউরিদুল্লাহ ইয়ুতাহহিরা কুলুবাহুম, তাদের অন্তরকে আল্লাহ পাক পবিত্র করতে চান না। লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, পৃথিবীতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইহুদি নাসারা বিজাতিদের পথ থেকে যেন বাঁচিয়ে রাখেন এবং সিরাতে মুস্তাকিম সহজ সরল পথে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আজকে তাফসীর করব সূরা মায়েদার আয়াত নম্বর 41 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মুনাফেকদের সম্পর্কে এবং ইহুদিদের সম্পর্কে, এবং তাদের সম্পর্কে সতর্ক করছেন, ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রাসূল, লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরির কাজে প্রতিযোগিতা করে তারা যেন তোমাকে দুঃখিত না করে। ওই সব লোকদের মধ্য থেকে যারা মুখে বলে যে আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে যে আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়ালাম তু'মিন কুলুবুহুম, কিন্তু তাদের হৃদয় ঈমান নিয়ে আসেনি, অন্তরে তাদের ঈমান প্রবেশ করেনি, বরং তারা কপট। ওয়ামিনাল্লাযীনা হাদু, আর ইহুদিদের মধ্য থেকে তারা করে কি, সাম্মাউনা লিল কাযিবি, মিথ্যা কথা শুনতে খুব পারদর্শী, খুব বেশি মিথ্যা কথা এরা শোনে। সাম্মাউনা লিকাওমিন আখারিন, এবং তারা এসব মিথ্যা কথা শোনে লিকাওমিন আখারিন, অন্যদের স্বার্থে, অন্য জাতির স্বার্থে। লাম ইয়াতু, কখনো তারা হে নবী তোমার কাছে আসে না যে এসে তোমার কাছ থেকে ভালো কথা শিখবে, আল্লাহ প্রদত্ত বিধানের কথা শিখবে, শুনবে এবং তা দিয়ে নিজেদের সংশোধন করবে, সত্য পথ পাবে, কখনো তারা আসে না। ইউহাররিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি, আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণীকে তার যথাযথ স্থান থেকে বিকৃত করে থাকে, তাওরাতের বাণীকে তারা বিকৃত করে, আসল অর্থ থেকে দূরের অর্থে নিয়ে চলে যায়, অর্থের বিকৃতিও ঘটায় আর শব্দের বিকৃতিও ঘটায়। ইয়াকুলুনা, এবং তারা বলে, ইন উতিতুম হাযা ফাখুযুহু, নিজেদের লোকদেরকে বলে যে তোমাদেরকে যদি এইরকম ফয়সালা দেওয়া হয়, এইরকম আদেশ দেওয়া হয় তাহলে তোমরা নেবে, ওয়াইনলাম তু তাওহার, তোমাদেরকে তোমাদের মনোপুত আদেশ যদি না দেওয়া হয় তাহলে সেটা নেবে না। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সমস্যার সমাধানের জন্য, কোনো বিচার নেওয়ার জন্য আসতো, এবং তার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসতো যে যদি আমাদের মনের মতো বিচার হয় তাহলে নেব, আর না হলে নেব না। ওয়াইল্লাম তু তাও ফাহাদারু, যদি তোমাদেরকে তোমাদের মনের মতো বিচার না দেওয়া হয় তাহলে তোমরা সতর্ক হবে, নেবে না। ওমাই ইউরিদুল্লাহ ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিন আল্লাহি শাইআ, আল্লাহ পাক বলছেন যার সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফিতনার ইচ্ছা করেন, যাকে আল্লাহ পাক বিভ্রান্তিতে নিমজ্জিত করতে ইচ্ছা করেন, হে নবী তুমি তাকে আল্লাহ পাকের কবল থেকে কোনো মতেই রক্ষা করতে পারবে না। উলাইকাল্লাযীনা লাম ইউরিদুল্লাহ আন ইউতাহিরা কুলুবাহুম, এইসব লোকেরাই তো তারা, এই মুনাফিকরা এবং ইহুদিরাও তো ওই শ্রেণীর লোক যাদের অন্তরকে আল্লাহ পাক পবিত্র করতে চাননি। লাহুম ফিদ্দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনা, আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আর এরা কি করে, সামাউন আলিল কাযিব, এরা বেশি বেশি মিথ্যা কথা শুনতে আগ্রহী, মিথ্যা কথা শোনে, মিথ্যা কথার চর্চা করে। আক্কালুন আলিসহত, এবং এরা হারাম ভক্ষণকারী, অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণকারী। আল্লাহ পাক বলছেন ফাইন জাও কাফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম, তারা যদি হে নবী তোমার কাছে আসে বিচার নিয়ে তাহলে তাদের মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও, তাদের মীমাংসা করে দাও। আও আরিদ আনহুম, অথবা তোমার এও স্বাধীনতা রয়েছে যে তুমি তাদের থেকে মুখ ফিরে নাও, তাদের বিচার করা তোমার জন্য আবশ্যক নয়। ওয়াইন তো ওরে আনহুম ফালাইয়া দুরু কাশাই আ, আর তাদের থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের বিচার মীমাংসা যদি নাও করে দাও তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকাম তা ফাহকুম বাইনাহুম বিল কিসত, তবে তাদের মাঝে যদি তুমি বিচার ফয়সালা করো, মীমাংসা করে দাও, তাহলে ন্যায় নীতি অবলম্বন করে বিচার করবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ পাক ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাধীনতা দিয়েছেন যে ইহুদিরা যদি তোমার কাছে বিচার নিয়ে আসে তাহলে তাদের বিচার করেও দিতে পারো, আর তাদের এই সমস্যার সমাধান যদি নাও দাও তাহলেও কোনো দোষ নেই। তবে আরেকটি আয়াত, কয়েকটি আয়াতের পরে আসছে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের বিধান দিয়ে তাদের মাঝে মীমাংসা করতে বলেছেন, সেই আয়াতটি পরের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফীহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউন মিন বাদি যালিকা মা উলাইকা বিল মুমিনিন, তারা হে নবী তোমাকে কি করে বিচার পথ মেনে নেবে, তোমার কাছে কি করে তারা বিচার নিতে পারে, ওরা তো আসলে তোমার কাছ থেকে বিচার নিতে চায় না। ওয়া ইনদাহুমুত তাওরা, তাদের কাছে তাওরাত রয়েছে, আল্লাহ প্রদত্ত কিতাব, ফীহা হুকমুল্লাহ, তাতে আল্লাহ পাকের বিধান রয়েছে, সেই বিধানকেও তারা গোপন করে, যেটা তাদের মনের উল্টো হয় সেটাকে গোপন করে বা বিকৃত করে। এবং এই তাওরাতে আল্লাহ পাকের এও সিদ্ধান্ত রয়েছে, ফয়সালা রয়েছে, যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন তখন তার প্রতি ঈমান নিয়ে আসিও, কিন্তু তাও তো তারা মেনে নেয়নি। আল্লাহ পাক বলছেন সুম্মা ইয়াতাওয়াল্লাউন মিন বাদি যালিক, তারপরেও তারা এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা বিশ্বাসী নয় আসলে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি যাতে দিক নির্দেশনা রয়েছে এবং যাতে রয়েছে জ্যোতি, যাতে আলো রয়েছে, সঠিক পথ দেখানোর জন্য আলোর ব্যবস্থা রয়েছে। ইয়াহকুমু বিহান নবিয়ুন, যা দিয়ে নবীগণ বিচার ফয়সালা করেছেন। আল্লাযীনা আসলামু, যারা ইসলাম নিয়ে এসছেন, আত্মসমর্পণ করেছেন। লিল্লাযীনা হাদু, ইহুদীদের জন্য। ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবারু বিমা ইস্তুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা, বিমা ইস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের সংরক্ষক নিযুক্ত করা হয়েছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, এবং এর উপর তারা সাক্ষ্যদাতা ছিল। ফালা তাখশাউন নাস, সুতরাং মানুষকে তোমরা ভয় করবে না, ওয়াখশাউনি, বরং আমাকেই ভয় করবে। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আর আমার আয়াতের বিনিময়ে, আমার নাজেলকৃত বিধানের বিনিময়ে স্বল্প মূল্য ক্রয় করবে না, দুনিয়ার স্বার্থ হাসিল করবে এবং আল্লাহ প্রদত্ত বিধানকে উপেক্ষা করবে, এইরকম কাজ করবে না। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করে না তারাই হচ্ছে কাফির। যেহেতু এই ইহুদিরা আল্লাহ যে নাজিল করেছিলেন তাদের কাছে তাওরাত, সেই আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করেনি, সুতরাং তাদেরকে আল্লাহ কাফির বলে আখ্যায়িত করেছেন। এইরকমই যারা এই মুসলিম উম্মার আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা না করবে এবং তাকে অস্বীকার করবে, এই বিধানকে অস্বীকার করবে, অথবা মনে করবে যে মানবরচিত বিধান হয়তো অস্বীকার করলো না কিন্তু মানবরচিত বিধান আল্লাহর এই কোরআনের বিধানের চাইতে বেশি ভালো অথবা বেশি সমস্যার সমাধান দিতে পারি। সুন্দর সমস্যার সমাধান রয়েছে মানবরচিত বিধানে, মানুষের তৈরি করা আইনে, আর কোরআনের আইন দিয়েও হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু তার চাইতে মানবরচিত বিধান ভালো, তারাও কাফির হয়ে যাবে। এইরকমই যদি সমান মনে করে যে আল্লাহ প্রদত্ত বিধান এবং মানুষের তৈরি করা বিধান দুটোতে কোনো পার্থক্য নেই, যারা ইসলামিক আইনের বাস্তবায়ন করতে চায় আর আমরা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করতে চাই, দুটোতে কোনো পার্থক্য নেই, যারা আল্লাহর কথার সাথে মানুষের কথাকে সমান করবে তারাও কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস আল আয়া। আল্লাহ পাক বলছেন যে আমি ইহুদিদের জন্য বিধিবদ্ধ করেছিলাম সেই তাওরাতে যে জানের বিনিময়ে জান রয়েছে, যদি কেউ কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে, আর চোখের বদলে চোখ রয়েছে, কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে তারও চোখ নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফ নাকের বদলে নাক রয়েছে, কানের বদলে কান রয়েছে, দাঁতের বদলে দাঁত রয়েছে, কেউ যদি কারো দাঁত ভাঙে তাহলে তার দাঁত ভেঙে দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস এবং জখমের বদলে অনুরূপ জখম রয়েছে, যদি কেউ কাউকে আহত করে তো ওই রকমই তাকে অতটুকু আহত করতে হবে। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, তবে কেউ যদি সেটা সাদকা করে দেয়, এই কিসাসকে সাদকা করে দেয় অর্থাৎ মাফ করে দেয়, তাহলে তার জন্য সেটা গুনাহ মোচনের কাজ হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা যুলিমুন, যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক ফয়সালা করবে না তারাই হবে, বা যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করবে না তারাই হবে জালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জালিম বলেছেন, আর কয়েকটি আয়াত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করবে না তারা ফাসিক। তাহলে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যদি ফয়সালা না করে তাহলে কাফের হবে না, জালিম হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জালিম বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে বিচার না করবে তারা জালিম হবে। জালিম ওই সব লোকেরা যারা আল্লাহ প্রদত্ত বিধানে বিশ্বাসী এবং আল্লাহ প্রদত্ত বিধান কোরআনী বিধানকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং সেটাই হওয়া উচিত, কিন্তু পেটের গরজে অথবা নেতৃত্বের গরজে পার্থিব স্বার্থের লোভে তারা একজনের হককে নষ্ট করে আরেকজনের আরেকজনকে দিয়ে দেয়, একজনের হক নষ্ট করে আরেকজনকে দিয়ে দেয়, যে প্রাপ্য পাবে না তাকে অন্যের প্রাপ্য দিয়ে দেয়, এরা হচ্ছে জালেম, কারণ সেই ব্যক্তি বা এই রকম লোকেরা জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 46 ইরশাদ করেছেন, ওয়াকাফাইনা আলা আসারিহি বাইসা ইবনে মারইয়াম মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া আতাইনাহুল ইনজিল ফীহি হুদান ওয়া নূর ওয়া মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরা ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। মহান আল্লাহ এখানে ঈসা আলাইহিস সালামকে যে প্রেরণ করেছেন বনি ইসরায়েলদের মধ্যে তার কথা বর্ণনা করেছেন, ওয়াকাফাইনা আলা আসারিহিম, আর এই ইহুদিদের পরে আমি মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি, মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যে কিতাব এসেছে তাওর অর্থাৎ তাওরাত, সেই তাওরাতের সত্যায়নকারী হিসাবে, ও আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমি ইনজিল কিতাব প্রদান করেছি যাতে রয়েছে দিক নির্দেশনা হিদায়ত এবং যাতে রয়েছে আলো। ও মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরা, এবং তিনি এবং তার এই কিতাব ইনজিল তার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছে এই তাওরাতের সত্যায়নকারী, তাওরাতে যে যা কিছু রয়েছে বিধান তার সমর্থক, ওয়া হুদাম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং তিনি দিক নির্দেশনা দিতে এসেছিলেন, আর তার এই কিতাব ইনজিল ছিল হিদায়ত এবং মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য ছিল তাতে উপদেশ। মহান আল্লাহ তারপরে আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালি ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ইনজিলের অনুসারী অর্থাৎ যারা খ্রিস্টান তাদেরকে আল্লাহ পাক বলছেন যে তারা যেন ফয়সালা করে আল্লাহ প্রদত্ত ওই বিধান দিয়ে যা ইনজিলে নাজিল করা হয়েছে। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবং যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করবে না ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হবে ফাসিক, যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে বিচার করবে না আল্লাহ পাক তাদেরকে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, মানে পাপাচার পাপিষ্ট গুনাহগার। ফাসিক ওই ব্যক্তি বলা হয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে বা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে বেরিয়ে যায়, ফাসাকা মানে বেরিয়ে পড়া, না ফরমান বিরুদ্ধাচরণ পাপাচার, এরা আল্লাহ পাকের আনুগত্য থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে বেরিয়ে পড়েছে। আল্লাহ পাক তাহলে এই তৃতীয় আয়াতে যারা আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক ফয়সালা করে না, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করতে হবে বিচার বিভাগে, যদি তারা এইভাবে ফয়সালা না করে তাহলে তাদেরকে আল্লাহ পাক এই শেষ আয়াত ফাসিক বলে আখ্যায়িত করেছেন। তাহলে ওই সব লোকদেরকে ফাসিক বলা যাবে যারা আল্লাহর বিধানের প্রতি তো বিশ্বাসী এবং আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেমন এক শ্রেণীর মুসলিমরা রয়েছে যারা কোরআনে কারিমের বিধানে শ্রদ্ধাশীল, কিন্তু তারা দুনিয়ার কোনো স্বার্থে তারা পাপ করে থাকে, দুনিয়ার কোনো স্বার্থে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানকে বাস্তবায়িত করে না জীবনের কোনো কোনো ক্ষেত্রে। তো এদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফাসিক বলেছেন, কিন্তু তারা মানুষের তৈরি করা বিধানকে কখনো আল্লাহ পাকের বিধানের কাছাকাছিও মনে করে না, সমানও মনে করে না, বা তার উপর প্রাধান্য দেয় না, তাহলে তাদেরকে ফাসিক বলা যাবে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ঢালা হারিয়ে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে কাফের বলা হচ্ছে, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। আর আল্লাহ পাক বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলম মধ্যপন্থী হইতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলমী তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, কারো হক নষ্ট যারা করবে তারা জালিম হবে, আর যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করবে এই উদ্দেশ্যে যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সমস্যার সমাধান, আর একেবারে আল্লাহ প্রদত্ত বিধানকে উপেক্ষা করবে বা সমান মনে করবে, তারা কাফের হবে। আর যারা দুনিয়ার কোনো স্বার্থে, কারো হক হয়তো নষ্ট করলো না কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে মানবরচিত বিধান দিয়ে বিচার করলো, তাহলে তারা হবে পাপিষ্ট ফাসেক। আল্লাহ পাক বলছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হাক, হে নবী, তোমার প্রতি আমি কিতাবকে সত্য নিয়ে নাজিল করেছি, কিতাবের মধ্যে সত্য বিষয় নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, তার পূর্বে যে কিতাব এসেছে সেই কিতাবের সত্যায়নকারী রূপে, সমর্থক রূপে। ও মুহাইমিনান আলাইহ, আর তোমার উপর যে কিতাব আল কোরআন নাজিল করেছি তা আগের কিতাবগুলির সংরক্ষক, অর্থাৎ আগের কিতাবে যে মৌলিক বিষয়গুলি রয়েছে, তৌহিদ, আল্লাহ পাকের একত্রের কথা রয়েছে, আম্বিয়া রসুলগণের প্রতি বিশ্বাসের কথা রয়েছে, পরকালের কথা রয়েছে, তকদিরের কথা রয়েছে, এইরকম মৌলিক যেসব বিষয় রয়েছে সেসব বিষয়ের সমর্থক এবং সেসব বিষয়ের সংরক্ষক হিসাবে আমি নাজিল করেছি। ফাহ কোম্বাইনাহুম বিমা আনজাল আল্লাহ, সুতরাং তাদের মাঝে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে ফয়সালা করু। ওয়ালা তাত্তাবি আহওয়া আহম, তাদের মনের বাসনা কামনার অনুসরণ করিও না। আম্মা যা আকা মিনাল হক, ওই বিধান ছেড়ে দিয়ে যা তোমার কাছে সত্য নিয়ে এসেছে। লিকুল্লিন যা আল্লাহ মিনকুম শিরআতাম ও মিনহাজা, আল্লাহ পাক বলছেন তোমাদের প্রত্যেকের জন্য বিধি বিধান দিয়েছি এবং পন্থা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রত্যেককে বিধান দিয়েছি, শরীয়তি বিধান, যেগুলি হচ্ছে মৌলিক বিষয়গুলি ছাড়া, আকীদা ছাড়া, বিশ্বাসের বিষয়গুলি ছাড়া, যেগুলি দ্বীনের মৌলিক বিষয় সেগুলি ছাড়া অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে পৃথক পৃথক শরীয়ত দিয়েছেন। কিন্তু সমস্ত নবী রাসূলগণের দ্বীনের মূল বিষয়গুলি হচ্ছে এক। যেমন একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে, নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা হচ্ছে নবী রাসূলগণের দল, ইখওয়াতুল আল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। আম্বিয়া এবং রাসূলগণ হচ্ছেন বৈমাত্রীয় ভাইয়ের মতো, কি দিক দিয়ে, যে দীনহুম ওয়াহিদ, আবুহুম ওয়াহিদ, উম্মাহাতুম শাত্তা। বৈমাত্রীয় ভাই ওদেরকে বলা হয় যাদের বাবা হচ্ছে এক কিন্তু মা হচ্ছে দুই, বা মা হচ্ছে বিভিন্ন। তো ওই রকমই প্রত্যেকটি দিনের মৌলিক বিষয়গুলি হচ্ছে এক, আকীদার বিষয়গুলি, বিশ্বাসের বিষয়গুলি, তাওহীদের বিষয়গুলি, পরকালের বিষয়গুলি, এই ধরনের বিষয়গুলি হচ্ছে এক। কিন্তু মাসলা মাসাইল, বিধি বিধান, নামাজ কত রাকাত, যাকাতের পরিমাণ কি, রোজা কত, এইভাবে এসব বিধি বিধানে পার্থক্য, হালাল হারামের ক্ষেত্রে বিধি বিধানে পার্থক্য ছিল। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক যদি জোরপূর্বক চাইতেন তাহলে তোমাদেরকে এক জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ যদি বল প্রয়োগ করে কাউকে এক করে দেন তাহলে তাতে পরীক্ষার বিষয় থাকবে না। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন লিয়াবুলাকুম ফিমা আতাকুম, তোমাদেরকে যা আল্লাহ পাক দান করেছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ইলাল্লাহ মারজিউকুম জামিয়া, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, আর যেসব বিষয়ে তোমরা মতভেদ করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে সঠিক বিষয়ে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া আনহাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী, আল্লাহ পাক যা নাজিল করেছেন তা দিয়ে তাদের মাঝে ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আহম, আল্লাহ পাক এখানে ফয়সালা করতে বলেছেন, ইখতিয়ার দেননি যে তোমার ইচ্ছা হলে ফয়সালা করো, ইচ্ছা হলে ছেড়ে দাও, যেমন এর আগের আয়াত বলেছেন। এটি হচ্ছে পরের হুকুম, যে তোমার কাছে যদি কোনো বিজাতি ইহুদিরা বা অন্যরা যদি বিচার নিয়ে আসে তাহলে তাদের মাঝে তুমি আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে কোরআনে কারিমের আলোকে বিচার করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আহম, এবং তাদের মনের কামনা বাসনার অনুসরণ করিও না, যেইভাবে তারা চাইবে সেইভাবে তুমি বিচার করবে, এমনটা করবে না। ওয়াহজারহুম আন ইয়াফতিনুকা আম বাযি মা আনজালাল্লাহু ইলাইক, এবং সাবধান হয়ে যাও যে তোমাকে আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনে কারিমে তার কিছু অংশ থেকে যাতে বিভ্রান্ত না করতে পারে। ফাইন তাওয়াল্লাহ, তারপরে যদি তারা মুখ ফিরিয়ে নেই, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাযি যুনুবিহিম, তাহলে জেনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু গুনহার শাস্তি তাদেরকে দিতে চান। ওয়াইন কাসীরা মিনান নাস লাফাসিকুন, আর অধিকাংশ মানুষ হচ্ছে পাপিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 50 ইরশাদ করেছেন, তারা কি জাহিলি যুগের বিচার কামনা করে? জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে যেসব মানবরচিত কথা দিয়ে বিচার করতো, মানবরচিত বিধান দিয়ে নিজেরা তৈরি করে খেয়াল খুশি বিচার করতো, ওই রকম বিচার ফয়সালা চাই আল্লাহ পাকের বিচার বাদ দিয়ে? অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য আল্লাহ পাকের ফয়সালার চাইতে আর কার ফয়সালা ভালো হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। হে মুমিন সকল, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তাদেরকে ভিতরের কথা বলে দিও না, তাদেরকে মমিনের ওপর আল্লাহর প্রতি পরকালের প্রতি যারা বিশ্বাস তাদের ওপর প্রাধান্য দিও না, তাদেরকে তোমাদের পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করে তাদের পরামর্শে তোমরা তোমার কাজ করবে, তোমাদের সমস্যার সমাধান নেবে দেবে তাদের পরামর্শ নিয়ে, এইরকম কাজ করিও না। বাযহুম আউলিয়া ওবাজ, কারণ তারা পরস্পর বন্ধু। আল্লাহ পাক তাহলে ইয়াহুদি নাসারাকে বলেছেন যে তারা একে অপরের বন্ধু, কারণ যত কুফরি শক্তি রয়েছে সবগুলি হচ্ছে এক দল, তাদের স্বাভাবিক আপোষে বন্ধুত্ব থাকবে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের কখনো বন্ধু হইতে পারে না, সবসময় তারা এক হয়ে তোমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে আল্লাহ পাক কঠোর শাসানিমূলক কথা বলেছেন যে তাদের মধ্যে সেই ব্যক্তি সামিল হবে, তাদের দলে উঠবে এবং তাদের দলে পৃথিবীতে থাকবে। মন্তাশাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই দলেই সামিল হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। যারা আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব করবে তারা জালিম সম্প্রদায়ের মধ্যে সামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুনাফিকরা বলতো, ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে, অর্থাৎ মুনাফিক কপট, তাদেরকে হে নবী তুমি দেখতে পাবে, ইউসারিউনা ফিহিম, তাদের সম্পর্কে তারা দৌড় লাগায়, অর্থাৎ তাদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত তারা সক্রিয়, যে যদি ইহুদি নাসারাদেরকে খুশি রাখতে পারি তাহলে আমাদের পার্থিব স্বার্থ হাসিল হবে। এইরকম চরিত্র যদি আজকেও কারো মধ্যে পাওয়া যায় তাহলে মনে করতে হবে যে তাদের অন্তরে ব্যাধি রয়েছে। ইয়াকুলুনা, এবং তারা যুক্তি পেশ করে যে এদের সাথে মিলেমিশে থাকতে হবে, নাকশা আন তুসিবানা দায়রা, আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের ওপর কোনো বিপদ আপদ আসতে পারে, এদের সাথে মিলেমিশে না থাকলে, এদেরকে যদি এদের কাছে পরামর্শ না নিই, এদের কথা মতো না চলি, এদের সাথে বন্ধুত্ব না রাখি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। এটি ছিল মুনাফিকদের কথা, আর এই কথা আজকে অনেকে বলে থাকে। ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহ, আল্লাহ পাক বলছেন যে শীঘ্রই আল্লাহ পাক বিজয় নিয়ে আসবেন, আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করবেন, আল্লাহ পাক সম্মানিত করবেন। আও আমরিন মিন ইনদিহি, অথবা তার পক্ষ থেকে এমন কোন আদেশ নিয়ে আসবেন যাতে তোমরা কল্যাণ পাবে। আর এই আদেশ থেকে উদ্দেশ্য করা হয়েছে যে বানু কাইনুকাকে বিতাড়িত করে দেওয়ার পরে, তাদের খারাপ চরিত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে বিতাড়িত করার পরে বানু নাজিরকে বিতাড়িত করা হলো খাইবারের দিকে। এইভাবে যার বানু কোরাইজা, তারা যেহেতু চরম অপরাধ করেছিল, খন্দকের যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করেছিল, বিশ্বাসঘাতকতা করার জন্য তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এই ফয়সালাই ছিল, যেই ফয়সালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছিলেন যে তাদেরকে হত্যা করা হয়েছিল। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, তখন তারা যা কিছু মনের মধ্যে লুকিয়ে রেখেছিল তাতে তারা লজ্জিত হবে, অনুতপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআনে করিমের জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। الله পাক رب العالمين সূরা মায়েদার আয়াত নম্বর 53 তে ইরশাদ করছেন মুমিনদের সম্পর্কে, যে তারা এই মুনাফিকদের সম্পর্কে যারা কাফেরদের সাথে গোপনীয় বন্ধুত্ব রাখতো তাদের সম্পর্কে কি বলবে। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ। আর মুমিনরা বলবে যে এরাই কি ওই সব লোকেরা যাদেরকে তো আমরা মুমিন মুসলিম মনে করতাম, এদেরকে তো ভালো মানুষ মনে করতাম, এরা আল্লাহ পাকের ওয়াকাট্টু কসম করে থাকে, বড়ই শক্ত আল্লাহ পাকের নাম নিয়ে শপথ করে থাকে যে তারা ইন্নাহুম লা মাআকুম, যে তারা তোমাদের সাথে রয়েছে। ওরা তো বলে যে তারা আমাদের সাথে, এবং আমাদের সাথে তারা দেখানোর জন্য নামাজও পড়তে আসে। হাবে তাত আমালুম, আল্লাহ পাক বলছেন এদের আমল যত আছে সব বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ তাদের অন্তরে কুফরি লুকায়িত আছে। ফাস বহু খাসেরিন, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবীলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতাল লাঈম ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এমন জাতির চরিত্র তুলে ধরেছেন যারা মুমিন হবে এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করবে, আর যারা মুরতাদ হবে তাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে এই রকম জাতিকে নিয়ে আসবেন যুগে যুগে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ পাকের জীবন বিধান থেকে ফিরে যায়, আল্লাহ প্রদত্ত দিন থেকে যদি ফিরে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন একশ্রেণীর লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল, বেশ কিছু গোত্রের লোকেরা, তারা এই রকম অজ্ঞতাই ছিল যে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আর আবার ইসলাম কি, আবার এসব কি, যতদিন ছিলেন ছিলেন আর না। এইভাবে অনেকে মুরতাদ হয়েছিল। আর কিছু লোকেরা যাকাতকে অস্বীকার করেছিল, তাদের সকলের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ঘোষণা করেছিলেন এবং তাদেরকে দমন করেছিলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ প্রদত্ত দিন থেকে ফিরে যায়, ইসলাম বিমুখ হয়ে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, এমন এক জাতিকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, এই জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুণ বর্ণনা করেছেন। প্রথম গুণ হচ্ছে যে তারা আল্লাহকে অত্যন্ত ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনাহ, এবং আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় গুণ হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সম্পর্কে অত্যন্ত নমনীয় তারা, মুমিনদের সাথে তারা নম্র ব্যবহারকারী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু যারা অস্বীকারকারী, অমান্যকারী, আল্লাহ পরকালকে অস্বীকার করেছে তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর হবেন তারা। তাহলে এই হচ্ছে যারা আল্লাহর সৎ বান্দা, নেক কাজ যারা করে, সৎকর্মশীল, আল্লাহ পাক যাদের প্রশংসা করেছেন তাদের গুণ। আল্লাহ পাক বলছেন যে তাদের আরো ভালো গুণ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাহে তারা সশস্ত্র সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা প্রচেষ্টা চালাবে, মেহনত পরিশ্রম করবে, দিনের দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক তাদের আরো গুণ বলছেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাঈম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণ, এবং তারা কোন তিরস্কারকারী, তিরস্কারকে ভয় করেন না, যে কে কি বলবে আল্লাহর দিন পালন করলে, ইসলামী জীবন যাপন করলে, ইসলামের বিধানকে জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়িত করলে কে সমালোচনা করবে, কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে আমাদের সম্পর্কে বলবে যে এরা মৌলবাদী, এরা হচ্ছে সংকীর্ণ, এসব কথা, কি এরা অভদ্র, তাই অধিকাংশ মুসলিম আজকে পাপে ডুবে আছে, এই কাবিরা গুনাহে ডুবে আছে, এই রকমই তারা ইসলামিক আকার আকৃতি রাখতে চাই না, কারণ কি বলবে লোকে আজকালকার যুগে যদি বড় দাড়ি রাখি তাহলে কি বলবে। এই হচ্ছে আজকালকার দুর্বল ইমানের মুসলিমদের চরিত্র। পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যেই জাতিকে ভালোবাসেন মুমিন, তারা ওয়ালা ইয়াখাফুনা লাওমাত লাইম। আজকাল অনেক মহিলারা আছে, মুসলিম মহিলা, যারা হিজাব করতে পর্দা করতে লজ্জা পায় যে লোকে কি বলবে আজকালকার যুগে যদি পর্দা করে চলি। সুতরাং দেশ যেমন, লোকেরা যেমন, তেমন আমরাও চলব। আল্লাহ পাক বলছেন এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক ভালোবাসেন ওই সব পুরুষ নারীকে যারা কোন তিরস্কারকারী সমালোচনাকারীর সমালোচনা বলে ভয় করে না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ যে আল্লাহ পাক যাকে ইচ্ছা দিয়ে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ইন্নামা আলিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বন্ধু এবং তার রাসূল তোমাদের বন্ধু এবং মুমিনরা তোমাদের বন্ধু। আল্লাযিনা ইয়াকিমুনাস সালাত, মুমিনরা তোমাদের বন্ধু। তাহলে বন্ধুত্ব এদের সাথে করতে হবে, বন্ধুত্ব আল্লাহর শত্রুদের সাথে নয়। আল্লাহ পাকের বন্ধু হইতে হবে, রাসূলের বন্ধু হইতে হবে এবং মুমিনদের বন্ধু হইতে হবে যারা নামাজ কায়েম করে, ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওহম রাকিউন, এরা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যায়। আল্লাহ পাক বলছেন আমাইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলাহু আল্লাযিনা আমানু ফাইন্না হিযবাল্লাহুমুল গালিবুন, যারা আল্লাহ পাকের সাথে, তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারা জেনে রাখুক তাদের জন্য সুসংবাদ রয়েছে যে আল্লাহ পাকের দলই সব সময় বিজয়ী হবে। সুতরাং তোমরা আল্লাহ পাকের দলে শামিল হতে পারবে যদি এই গুণগুলি তোমাদের মধ্যে থাকে, মনে রাখবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখাযুল লাযীনা আতাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। হে মুমিন সকল, তোমরা ওই সব লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না যে সব লোকেরা তোমাদের দীনকে, তোমাদের দীনের বিধি বিধানকে, তোমাদের নামাজকে, তোমাদের আজানকে, তোমাদের হিজাব পর্দাকে, এই রকমই তোমাদের যে ইসলামিক সভ্যতা রয়েছে তাকে ঠাট্টা মজাক এবং খেল তামাশার বস্তু বানিয়ে ফেলেছে। ওই সব জাতির মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে, অর্থাৎ ইহুদি নাসারা, যারা ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে, খেল তামাশা করে, আর পর্দা দেখলে তারা বিভিন্ন রকমের কটাক্ষ করে, তাদের থেকে আল্লাহ পাক সতর্ক করছেন যে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়াল কুফফারা, এবং যারা অস্বীকারী কাফের, তারাও যে ঠাট্টা মজাক করে, খেল তামাশা করে, ইসলামের বিধিবিধান দেখলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলছেন ওয়াইজানা আদাইতুম ইলা সলাত ইত্তাখাযুহা হুজুয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আর যখন তোমরা আজানের জন্য ডাক দাও, আল্লাহ পাক আজানের জন্য ডাক দেওয়ার কথা এখানে বর্ণনা করেছেন, তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে ইশারা ইঙ্গিতে আজানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, বাকি আজানের বাক্যগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর দ্বারা বোঝা যায় যে শুধু কোরআন ইসলামী বিধিবিধান পালন করানোর জন্য যথেষ্ট নয়, কোরআনে করিম দিয়ে শুধু ইসলামের বিধিবিধান পালন করা সম্ভবপর নয়। যেমন আহলে কোরআন বলে একটি পথভ্রষ্ট দল বেরিয়েছে, যেই দল নিঃসন্দেহে ইসলামের বাইরে, কারণ কোরআনে করিম দিয়ে কখনো নামাজও আদায় করা যাবে না, আজানও দেওয়া যাবে না। কোরআনে করিমের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না নেওয়া হয়, আর কেউ যদি হাদিসকে অস্বীকার করে, তাহলে সে মুসলিমই হতে পারবে না, কারণ সে ইসলামের ফরায়েজ ওয়াজিবাত আদায় করতে পারবে না, আর হারাম নাজায়েজ সম্পর্কেও সঠিক জ্ঞান লাভ করতে পারবে না। ওয়াইজানা আদাইতুম ইলা সলাত, যখন তোমরা নামাজের জন্য ডাক দাও, তখন তারা তাকে ঠাট্টা বিদ্রুপে এবং খেল তামাশায় পরিণত করে এবং তা নিয়ে ঠাট্টা মজাক করে। এইরকম এক শ্রেণীর লোকেরা যারা আজান দিতে বাধা সৃষ্টি করে, তারাও এই দলে সামিল না। মাইকে আজান দিলে তাতে আমাদের ঘুমের ক্ষতি হচ্ছে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে, সুতরাং এইরকম উচ্চস্বরে আজান দিতে পারা যাবে না। কিন্তু গান বাজনা এবং তাদের যে যেসব শিরকি কাজ সারা রাত ধরে বরং কয়েকদিন ধরে চলছে, তাতে পরিবেশ দূষণ হয় না। আল্লাহ পাক মানব জাতিকে বুঝার এবং সংশোধনের পথে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক বলছেন যে এই জাতিরা যারা নামাজ নিয়ে আজান নিয়ে ঠাট্টা করে, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা নির্বোধ জাতি, বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক বলছেন কুল ইয়া আহলাল কিতাব হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবীকে সম্বোধন করে যে হে নবী, বলো হে আহলে কিতাব, হে ইহুদ এবং নাসারা, হাল তানকিমুনা মিন্না, আমাদের উপর তোমাদের রাগ, তোমাদের ক্রোধ তো এই জন্যই যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আল্লাহ যা আমাদের কাছে নাজিল করেছেন আল কোরআন, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলু, এবং এর পূর্বে যে নাজিল হয়েছে তাওরাত ইনজিল তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তোমাদের অধিকাংশই ফাসেক, আর তো কোনো দোষ আমাদের খুঁজে পাও না। আমরা কি তোমাদের অপরাধ করেছি, তোমাদের ওপর কোন রকম অন্যায় করেছি, সেই জন্য তোমাদের এত রাগ? আল্লাহ ফাকর রাব্বুল বলছেন কুল হাল উনাব্বিকুম বিশাররি মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, তোমাদেরকে বলে দেব কি যে আল্লাহ পাকের নিকটে প্রতিদানের দিক থেকে নিকৃষ্ট কারা, ওইসব লোকেরা সবচেয়ে নিকৃষ্ট যাদের আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে এবং আল্লাহ পাকের ক্রোধ যাদের ওপর হয়েছে। ওয়াজাআলা মিনহুমুল কিরাদাত ওয়াল খানাজির, এবং যাদের মধ্যে থেকে আল্লাহ পাক বানর এবং শুকুর বানিয়েছেন আর তাগুতের পূজারী বানিয়েছেন, এরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে, এরা শিরক করেছে। অর্থাৎ ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকা শাররুম মাকানা, তারা তাদের অবস্থানের দিক দিয়ে অত্যন্ত নিকৃষ্ট। ওয়াযাল্লু আন সাওয়াইস সাবিল, সঠিক রাস্তা থেকে বহু দূরে তারা পথভ্রষ্ট হয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 61 তে ইরশাদ করেছেন ওয়াইযা জাউকুম ক্বালু আমান্না ওয়া ক্বাদ দখালু বিল কুফরি ওয়া হুম ক্বাদ খারাজু বিহ। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ইরশাদ করেছেন যে হে মুমিনরা, ওয়াইযা জাউকুম ক্বালু আমান্না, যখন তোমাদের কাছে তারা আসে তখন বলে আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়া ক্বাদ দখালু বিল কুফরি, অথচ তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে ইসলামে। ওয়া হুম ক্বাদ খারাজু বিহ, আর কুফরি নিয়েই তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। ওয়াল্লাহু আ'লাম বিমা কানু ইয়াকতুমুন, যা কিছু তারা গোপনে রাখে তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞানী। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া তারা কাসীরা মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিম আস-সাওত লাবিসা মা কানু ইয়ামালুন, আর তাদের অধিকাংশ লোককে দেখবে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এবং মুনাফিকদের সম্পর্কে বলছেন যে তাদের অধিকাংশ লোককে দেখবে যে ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, তারা গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘন অত্যাচারের কাজে তারা প্রতিযোগিতা করে, পাপের কাজে তারা প্রতিযোগিতা করে এবং হারাম খাওয়ার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। লাবিসা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করে তা বড়ই জঘন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন এই ইহুদিদের সম্পর্কে, লাউলা ইয়ানহাহুম রাব্বানিউন ওয়াল আহবারু আন ক্বাউলিহিমিল ইসম ওয়া আকলিহিমিস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক বলছেন যে তাদের মধ্যে যে সব ভালো লোকেরা রয়েছে, রব্বানিউন অর্থাৎ যারা তাদের মধ্যে পুরোহিত রয়েছে, ধর্মযাজক রয়েছে, ওয়াল আহবার এবং যারা তাদের মধ্যে পণ্ডিত রয়েছে, যাদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান রয়েছে, এরা তাদের জাতিকে ইহুদিদেরকে কেন নিষেধ করে না তাদের গুনাহের কথা পাপের কথা বলতে, ওয়াকলেহিম সহত এবং হারাম খেতে কেন নিষেধ করে না, তাদের মাঝে দাওয়াতের কাজ কেন করে না, তাদেরকে সংশোধন কেন করে না, এরা নীরব কেন বসে আছে? লাবিসা মা কানু ইয়াসনাউন, এরা যা করছে তা বড়ই নিকৃষ্ট। মহান আল্লাহ তারপর ইহুদিদের বেয়াদুবির কথা উল্লেখ করে বলছেন ওয়াকালাত ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করছেন আয়াত নম্বর 64 সূরা মায়েদার, যে ইহুদিরা যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াত পড়ে শোনালেন, মান ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ দেবে, আরে আল্লাহ তোমাদের কাছে ঋণ চেয়েছে, তার মানে আল্লাহ তো ফকির, তাহলে এজন্য তারা বলতো যে আল্লাহ দরিদ্র অভাবী, ইন্না আল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, এবং আমরাই হচ্ছি বিত্তবান আসলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তারা বলে আল্লাহ তো অত্যন্ত কৃপণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাদের এই বেয়াদবি যে ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত হচ্ছে আবদ্ধ, আল্লাহ নিজে খরচ করতে চায় না, আমাদেরকে মানব জাতিকে বলে যে ঋণ দাও এবং আমাদেরকে অভাবী করে রেখেছে। গুল্লাত আইদিহিম, আল্লাহ পাক বলছেন যে গুল্লাত আইদিহিম, তাদের হাত আবদ্ধ, বরং তারাই হচ্ছে কৃপণ। ওয়ালুইনু বিমা কালু, যা কিছু তারা বলে তার উপর তাদের উপর অভিসম্পাত হোক লানত হোক। তারপরে আল্লাহ পাক বলছেন যে বালিয়া দাহু মাবসুতাতান, বরং শুনে রাখো যে আল্লাহ পাকের এক হাত নয় দুই হাত উদার উন্মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত উদার উন্মুক্ত রেখেছেন, ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ পাক চান সেইভাবে তিনি বান্দার উপর খরচ করে থাকেন। এই আয়াত দিয়ে জানা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে এবং আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের মতো, যেমন আল্লাহর জন্য উপযোগী। শুধু আল্লাহ পাকের হাতই নয়, বরং এর দ্বারা আরো প্রমাণ হলো যে আল্লাহ পাকের দুই হাত রয়েছে এবং আল্লাহ পাকের উভয় হাত হচ্ছে বরকতময় হাত। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা ইযিদান্না কাসীরা মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার উপর যা নাযিল হয়েছে আল কোরআন, এর হিংসায় এর শত্রুতায় তাদের অধিকাংশ লোকের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং কুফরি আরো বৃদ্ধি পাবে। এই ইহুদিরা যা কুফরিতে ছিল সেই কুফরির চাইতে আরো তাদের কুফরি বেড়ে যাবে, আরো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং অন্যায় কথা বেড়ে যাবে। এই তোমার কোরআনে কেরিমের বিধান নাজিল হওয়ার পরে আল্লাহ পাক যেমন বলেছেন যে ওয়ানুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জালেম যারা পাপিষ্ঠ যারা কোরআন দিয়ে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদেরকে সত্য জিনিস জানিয়ে দেওয়ার পরেও তারা গ্রহণ করতে চাইল না। আল্লাহ পাক বলছেন যে ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের আপোষে আমি শত্রুতা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত নাজিল করে দিয়েছি। সুতরাং তারা সবসময় শত্রুতার বিদ্বেষের মধ্যে থাকবে, কখনো তারা শান্তি পাবে না। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাহাল্লাহ, আর তারা ঝগড়া বিবাদকে পছন্দ করবে, আর যখন যখন তারা ঝগড়া বিবাদ যুদ্ধের আগুনকে জ্বালাতে চাইবে, কোন সম্প্রদায়ের মাঝে যুদ্ধ লাগাইতে চাইবে, আল্লাহ পাক তখন এই আগুনকে নিভিয়ে দেন। ওয়াস আউনা ফিল আরদে ফাসাদান, এবং এদের খারাপ চরিত্র হচ্ছে যে এরা ফাসাদ ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করায় প্রচেষ্টা চালায় পৃথিবীতে, যেখানে সেখানে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক যারা বিপর্যয় সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, যদি আহলি কিতাব ইহুদি এবং নাসারারা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ এবং তারা সংযত হইত, পাপমুক্ত হইত, আল্লাহকে ভয় করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাত, তাদের গুনাহগুলিকে আমি মোচন করে দিতাম এবং তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দাখিল করতাম। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন তাদের সম্পর্কে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুন মুক্তাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর তারা যদি তাওরাত আর ইনজিলের বিধানকে প্রতিষ্ঠিত করত, যা তাওরাত ইনজিলে রয়েছে তা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করত, তার মধ্যে একটি বিষয় ছিল, সেটা হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন নিয়ে আসবেন, সারা বিশ্ব সমস্ত মানবের জন্য আসবেন, তখন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। কিন্তু তা তারা মানেনি, তা প্রতিষ্ঠিত করেনি। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে যা কিছু তাদের জন্য নাজিল হয়েছিল তা যদি বিশ্বাস করত এবং সেই দিনে বিকৃতি না ঘটাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা বলা হয়েছে, সেই রিসালাতকেও যদি মেনে নিত তাওহীদের সাথে, লা আকালু মিন ফাওকিহিম, তাহলে তারা ওপর থেকেও আল্লাহ পাকের রিজিক পেত, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেন, আল্লাহ পাকের নিয়ামত তখন পৃথিবীতে ফলত। অমিন তাহাতে আরজুলিহিম, এবং পায়ের নিচে থেকেও তারা খেতে পেত, অর্থাৎ পৃথিবীতে তখন খাদ্যদ্রব্য উৎপাদন হইতো এবং আল্লাহ পাক তাতে বরকত দিতেন, আর তারা প্রচুর পরিমাণে খেতে পেত। মিনহুম উম্মাতুন মুক্তাসিদাহ, তাদের মধ্যে একটি শুধু মধ্যপন্থী দল রয়েছে, আর তাদের সংখ্যা মাত্র 8-10 জন ছিল, যেমন তাফসির কারগণ বলেছেন আবদুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা এই মধ্যপন্থী দল, যারা সত্যকে যখন জানতে পারল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, তখন তারা দ্রুত ঈমান নিয়ে আসলো। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর তাদের অধিকাংশ লোকেরাই বড়ই খারাপ কাজ করত। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হচ্ছে তা তুমি মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক পৌঁছে দিতে বলেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল মানব জাতির কাছে সত্য দিন পৌঁছিয়ে দেওয়া। ওয়া ইন লাম তাফআল, আর এই কাজ যদি যথাযথ পালন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আল্লাহ পাকের পয়গাম তুমি পৌঁছালে না, তার হক আদায় করলে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিতে গিয়ে বলেছিলেন যে আচ্ছা, তোমাদেরকে কি আমি আল্লাহর দিন পৌঁছে দিলাম, আল্লাহ আল বাল্লাগতু, তখন তারা সকলে বলেছেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরা সাক্ষী দিল আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষের মধ্য থেকে যেসব শত্রু রয়েছে তার থেকে রক্ষা করবেন, কাফের যারা জালেম যারা শত্রুতা করে তাদের থেকে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতের অংশ নাজিল হওয়ার পরে নবী সাল্লাম তার জন্য কোনো রক্ষী রাখতেন না, পাহারাদার নিযুক্ত করতেন না, নিজের বাড়িতে যেতে বললেন যে আর কোনো পাহারার প্রয়োজন নেই, কারণ আল্লাহ পাক আমাকে মানুষ থেকে হেফাজত করবেন এই দায়িত্ব নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক হেফাজতের এই দায়িত্বের কথা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে রাস্তা দেখান না। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী বলে দাও, হে আহলে কিতাব, তোমরা কোনো ভিত্তির ওপরেই নও যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত না করবে। ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আল কোরআন, তা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করবে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরা মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা, আল্লাহ পাক বলছেন, হে নবী, তাদের অধিকাংশ লোক তোমার প্রতি যা নাজিল হয়েছে তা পেয়ে, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পেয়ে তারা সীমা লঙ্ঘন করবে এবং কুফরি করবে, তাতে তুমি বিচলিত হয়ে না। ফালা তাসআল আল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের জন্য তুমি হা হুতাশ করিও না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবি হয়েছে, সাবি একটি সম্প্রদায় যারা তারকার পূজা করত বলা হয়েছে, ওয়ান-নাসারা এবং যারা নাসারা খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের তাওহীদ যদি ঠিক থেকে থাকে আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তারা এসেছিল, ওয়া আমালা সালিহান, এবং তারা সৎকর্মশীল ছিল, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নেই, আর মুমিনদেরও এইরকমই কোনো ভয় নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যাওয়ার পরে কেউ বাতিল দিনের উপরে থাকবে যা রোহিত করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তা দিয়ে কোনো দিন মুক্তি পাওয়া যাবে না। কারণ কালিমা তাইয়্যিবাতে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আল্লাহর তাওহীদ, একত্রের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় ঘোষণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আর যারা ইহুদি নাসারা তারা এই শেষ অংশে বিশ্বাসী নয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে তারা বিশ্বাসী নয়। আল্লাহ পাক বলছেন, লাকাদ আখাযনা মিসাকা বনী ইসরাইল, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ বনি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া আরসালনা ইলাইহিম রাসূলা, এবং তাদের জন্য অনেক রসুল প্রেরণ করেছিলাম, কুল্লামা জাআহুম রাসূল বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ফারীকাইন ইয়াকতুলুন, যখন যখন তাদের কাছে কোনো রাসূল আসতেন এমন বিধান নিয়ে যা তাদের মনোভূত হইত না, তখন একদল তাদের মিথ্যা প্রতিপন্ন করত, তারা আরেক দলকে হত্যা করত, একদলকে তারা হত্যা করত, আরেক দলকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, এবং তাদের ধারণা ছিল যে আল্লাহ তাকুনা ফিতনা, কোনো আজাব শাস্তি আসবে না, ফামু, সুতরাং তারা বধির হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল এবং বধির হয়ে গেছিল, সুম্মা তাব আল্লাহ আলিম, অতপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, তারপরেও তারা আবার ফিরে যেত বাতিল দিকে এবং তারা অন্ধ হয়ে যেত আর বধির হয়ে যেত, ভালো কথা শুনত না এবং ভালো বিষয়গুলিকে চিন্তা করে দেখত না। কাসীরুম মিনহুম, তাদের অনেকেই, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখছেন। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈলা উবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সমস্ত মানবজাতির জন্য কোরআনে কারীম নিয়ে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরায়ে মায়েদার আয়াত নম্বর 72-এ, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে ওই সব লোকেরা কাফের হয়েছে যারা বলেছে যে আল্লাহই হচ্ছেন মারিয়াম পুত্র মসীহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মারিয়াম পুত্র মসীহকে শরীক করেছে, অথবা বলেছে যে যিনি আল্লাহ তিনি মসীহ। আল্লাহ পাক বলছেন যে ওরা কাফের হয়ে গেছে, ওরা কুফরি করেছে। ওয়া ক্বালা আল মাসীহ, বরং শুনে রাখো যে ঈসা মসীহ আলাইহি সালাম বলেছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, উবুদুল্লাহ রব্বী ওয়া রাব্বাকুম, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আর শুনে রাখো যে নিঃসন্দেহে যে কেউ আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার পরকালে পরিণাম এই হবে যে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন, কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুনে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই রকম জালেমদের কোনো সাহায্যকারী পাবে না, না কেউ সুপারিশ করতে পারবে আর না কেউ তাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে শিরকের ভয়াবহতা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি শিরক করবে এবং শিরক করে ওই অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন, কখনো জান্নাতে আসবে না, চিরকাল জাহান্নামে থাকবে। মহান আল্লাহ তারপরে আর এক ফিরকার কথা উল্লেখ করেছেন খ্রিস্টানদের মধ্যে, যারা যিনি আল্লাহ তিনি ঈসা তো বলতো না, কিন্তু তারা বলতো যে আল্লাহ হচ্ছেন বা উপাস্য মাবুদ হচ্ছেন তিন, আল্লাহ মরিয়াম এবং ঈসা। আর এই যে তৃতীয়বাদের আকিদা তাদের অধিকাংশই স্পষ্ট করতে পারে না এবং স্পষ্ট বুঝেও না, এবং তাদের মধ্যে এই ব্যাপারে নানা মত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিঃসন্দেহে ওই সব লোকেরাও কুফরি করেছে নাসারাদের মধ্য থেকে যারা বলে থাকে যে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, অর্থাৎ তিন হচ্ছে খোদা আর তিন খোদার এক হচ্ছেন আল্লাহ, তারাও কাফের হয়ে গেছে। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক বলছেন যে একমাত্র এক উপাস্য ছাড়া, এক ইলাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ উপাস্য নেই। ওয়া ইন লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, যা তারা বলে তা থেকে যদি তারা বিরত না হয়, লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে তাদের মধ্যে যারা কাফের হয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে, কঠোর শাস্তিতে তারা নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাদেরকে এখানেও কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপরে তাদেরকে তওবার জন্য আহ্বান করেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়াইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর দরবারে ফিরে আসতে চায় না তওবা করে এবং তার কাছে মার্জনা কামনা করতে চায় না? অথচ আল্লাহ পাক হচ্ছেন অতি মার্জনাকারী দয়াবান। মাল মাসীহু ইবনু মারিয়াম ইল্লা রাসূল, আল্লাহ পাক বলছেন যে মরিয়াম পুত্র মাসীহ যে কি তা আমি ঘোষণা করছি, তিনি একমাত্র একজন রাসূল। কদ খালাত মিন কাবলিহি রুসুল, তার পূর্বে অনেক নবী রাসূলগণ চলে গেছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা, এবং তার মা হচ্ছেন অতি সত্যবাদী আল্লাহর ওয়ালিয়া। কানা ইয়াকুলানি তাম, এবং তারা সকলে মানুষ ছিলেন, তাই মানুষের যে বৈশিষ্ট্য তার একটি হচ্ছে তারা পানাহার করে, এই উভয়ে পানাহার করত। মারিয়ামও পানাহার করেছে এবং তার ছেলে ঈসা আলাইহিসসালাম তিনিও পানাহার করেছেন। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, তুমি দেখো চিন্তা করি হে নবী কিভাবে আমি সুস্পষ্ট করে আয়াতগুলিকে তাদের জন্য বর্ণনা করি। সুম্মা নুজুর, আরো চিন্তা করে দেখো, আন্না ইউফাকুন, তারপরে কোথায় তারা ফিরে চলে যাচ্ছে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফা ওয়াল্লাহু আস-সামিউল আলীম, হে নবী বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছো, এমন কিছুর পুজো পাঠ করছো যা তোমাদের জন্য না ক্ষতি সাধনের মালিক আর না উপকার করার মালিক। আল্লাহু আস-সামিউল আলীম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছুই তিনি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও আহলি কিতাবদেরকে, হে আহলি কিতাব, হে কিতাবধারীরা ইহুদি নাসারা, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, অন্যায়ভাবে সত্য ছাড়া তোমাদের ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক বলছেন, ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন, এবং এমন জাতির মনের কামনা বাসনার অনুসরণ করিও না, কদ্দাল্লু মিন ক্বাবলু, যারা এর পূর্বেই পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদি এবং নাসারা বা আরো অন্য কোন জাতি যারা এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেক লোককে পথভ্রষ্ট করেছে, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, আর সঠিক রাস্তা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তাদের অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লাইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বনি ইসরাঈলদের উপর যে আল্লাহ পাকের অভিসম্পদ হয়েছে, লানত হয়েছে, সে সম্পর্কে বর্ণনা করছেন যে অভিসম্পদ করা হয়েছে ওই সব কাফেরদের উপর, আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্য থেকে যারা কুফরি করেছিল, কার মাধ্যমে? আলা লিসানে দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কুফরির কারণে, তোমাদের শিরকের কারণে, ওজাইরকে আল্লাহর পুত্র বলার কারণে তোমাদের অভিসম্পদ লানত হয়েছে, এবং ঈসা আলাইহিস সালাম মারিয়াম পুত্র ঈসা তার দ্বারাও জানিয়ে দেওয়া হয়েছে। যালিকা বিমা আসাও, আরও কয়েকটি কারণ আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের উপর লানত কেন হয়েছিল। বনি ইসরাঈলদের উপরই আল্লাহ পাকের লানত হওয়ার কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে যালিকা বিমা আসাও, একটি কারণ হচ্ছে যে তারা নাফরমানি করেছিল, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করত। আর কি খারাপ চরিত্র ছিল? আল্লাহ বলছেন, কানু লা ইয়াতানাহাউন আন মুনকারিন ফালু, যখন তাদের মধ্যে অন্যায় কাজ হইতো তখন একে অপরকে অন্যায় কাজে বাধা দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বনী ইসরাঈলদের মধ্যে যখন পাপ হইতে লাগলো তখন প্রথম দিকে কিছু ভালো মানুষরা ছিল, তাদের নিষেধ করলো যে দেখো এইসব পাপ করিও না, অন্যায় কাজ করিও না, এই শনিবারে মাছ ধরতে যেও না, মাছকে এইভাবে ঘিরে রাখিও না, এইরকম আরো বহু পাপ যখন তাদের মধ্যে দেখা গিয়েছিল, প্রথম প্রথম একটু করে নিষেধ করতো, কিন্তু যখন দেখলো তাদের কথা তো শুনতে চায় না, তখন আর তাদেরকে বয়কট করলো না, তাদের সাথে সম্পর্ক ওই রকমই রাখলো, তাদের সাথে খাওয়া দাওয়া ঠিক রাখলো, তাদের দাওয়াতে যেতে লাগলো, তাদের সাথে মেল মহব্বত রাখলো, তখন সকলের উপর আল্লাহ পাকের লানত হয়েছে। যেমন আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, তারা অন্যায় কাজে একে অপরকে বাধা দিত না যা তারা করে থাকতো, লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা খুব খারাপ কাজই করতো। আল্লাহ পাক তারপরে বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, তাদের আরেকটি খারাপ স্বভাব হচ্ছে যে তাদের অধিকাংশ লোককে দেখবে যে তারা ভালোবাসা রাখবে কাফেরদের সাথে, মুমিনের সাথে ভালোবাসা নেই। এইরকমই চরিত্র আজকাল এক শ্রেণীর বেদিন মুসলিমদের মধ্যে রয়েছে, যে তারা আল্লাহর যারা নেক বান্দা ভালো মানুষ সৎ মানুষ নামাজি মানুষ তাদেরকে ভালোবাসে না, পক্ষান্তরে যারা আল্লাহর দিনের শত্রু পরকালে বিশ্বাসী নয় আল্লাহ বিশ্বাসী নয় শিরিক করে তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে আত্মীয়তা রাখে দুনিয়ার স্বার্থে। আল্লাহ পাক বলছেন, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, যা কিছু তারা নিজের জন্য প্রেরণ করেছে আখেরাতের সম্বল নয়, এগুলি হচ্ছে আখেরাতে তাদের আজাবের কারণ, বড়ই জঘন্য পেশ করেছে, তাদেরকে ভালো কাজ পেশ করতে হয়তো ভালো আমল না পেশ করে পাঠিয়েছে পাপের কাজ। আন সাখিত আল্লাহ আলাইহিম, সেই জন্য আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, অফিল আজাবিহুম খালেদুন, এবং তারা আল্লাহর আজাবে শাস্তিতে চিরকাল থাকবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী ওয়ামা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরা মিনহুম ফাসিকুন, তারা যদি আল্লাহর প্রতি ইমান রাখত, নবীর প্রতি ইমান রাখত, এবং তাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ইমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে কাফেরদেরকে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় পাপিষ্টদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করত না, ওয়ালাকিন্না কাসীরা মিনহুম ফাসিকুন, বরং তাদের অধিকাংশই হচ্ছে পাপিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নম্বর 82 তে ইরশাদ করছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদাতান লিল্লাযীনা আমানুল লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিন মুসলিমদের যারা বড় শত্রু তাদের কথা উল্লেখ করেছেন, এবং তার সাথে সাথে যারা মুমিন মুসলিমদের সাথে একটু সম্পর্ক রাখতে চায় তাদের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন যে মুমিন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দুটি জাতি, একটি হচ্ছে ইহুদি জাতি আর আরেকটি হচ্ছে মুশরিক পৌত্তলিক, এবং যারা এছাড়া অন্য অন্য রকমের শির করে তারাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াহ লিল্লাযীনা আমানু, মুমিনদের সবচাইতে বড় কঠোর শত্রু পাবে আল ইহুদ, ইহুদিদেরকে, ইহুদিদেরকে সবচাইতে কঠোর শত্রু পাবে মুমিনদের, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে থাকে তাদেরকেও শত্রু পাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাহ লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবং মুমিনদের সাথে বন্ধুত্বের দিক দিয়ে নিকটবর্তী পাবে ওই সব লোকদেরকে যারা বলে থাকে যে ইন্না নাসারা আমরা নাসারা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খ্রিস্টানদেরকে বললেন বা খ্রিস্টানদের সম্পর্কে বললেন যে তারা মুমিনদের নিকটবর্তী, কিন্তু সমস্ত যুগের খ্রিস্টান আর সব রকমের খ্রিস্টান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, বরং তাদের কিছু গুণ বর্ণনা করেছেন, এই গুণগুলি যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা মুমিন মুসলিমদের কাছাকাছি হবে। আল্লাহ পাক বলছেন যালিকা, এটা কেন খ্রিস্টানরা মুসলিমদের কাছাকাছি হবে, এদের সাথে সম্পর্ক রাখতে চাইবে, কি জন্য? তিনটি গুণ আল্লাহ পাক বলেছেন, বিআন্না মিনহুম কিসসিসিনা, তাদের মধ্যে কিছু ইবাদতকারীরা রয়েছে, এবং সেই ইবাদতকারীরা হচ্ছে আলেম, কিসসিস, যারা তাদের ধর্মীয় আলেম, তাদের মধ্যে বেশ কিছু আলেম রয়েছে। আর রোহবানান, রাহেবের বহু বচন, রোহবানান অর্থাৎ যারা সংসার বিরাগী, সংসার ত্যাগ করে বনে জঙ্গলে যারা উপাসনা করে এরা রয়েছে, তাহলে তাদের দুনিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কে কি করছে ও নিয়ে মাথা ব্যথা নেই, তারা আল্লাহকে পেতে চায় যদিও তারা ভুল পথের ওপর রয়েছে, এসব লোকেরা রয়েছে। আর তৃতীয় গুণ হচ্ছে ও আন্নাহুম লায়াস্তাক বেরুন, আর তারা অহংকারী জাতি নয়, তাদের মধ্যে অহংকার নেই, নিজেকে বড় করবে, নিজেকে শক্তিশালী করবে, নিজের বড়ত্ব প্রমাণ করবে, এই খারাপ চরিত্র তাদের মধ্যে নেই, তারা নমনীয়, তাদের মধ্যে তাওয়াজও রয়েছে, নমনীয়তা রয়েছে, সেই জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে এরা মুমিনদের কাছাকাছি। আল্লাহ পাক বলেছেন তাদের সম্পর্কে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন, যখন তারা শোনে ওই আয়াতগুলি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি নাজিল করা হয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাসা হিজরত করে চলে গিয়েছিলেন, তাকে ডেকে বাদশাহ নাজাসি কিছু আয়াত শুনেছিলেন, শুনতে যখন চাইলেন তখন তিনি সূরা মারিয়াম পুরোটা পড়ে শোনালেন, যাতে মারিয়াম আলাইহাস সালামের ঘটনা এবং তার যে পবিত্রতার আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তিনি আল্লাহর নেক বান্দি ছিলেন এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামের ঘটনা, এই সত্য ঘটনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, তা যখন পড়ে শোনানো হইল তখন তিনি কেঁদে ফেলেছিলেন এবং ঈমান নিয়ে এসেছিলেন আর বলেছিলেন যে এর চাইতে মারিয়াম আলাইহাস সালাম অথবা তার ছেলে ঈসা একটু ঊর্ধ্বে ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বর্ণনা করেছেন তা চিরসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 83, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন। যখন তারা শুনবে মা উনজিলা ইলা রাসূল, যা নাজিল হয়েছে রাসূলের প্রতি অর্থাৎ কোরআনে কারীম শুনবে, তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম, আল্লাহ পাক বলছেন হে নবী তখন দেখবে যে সত্যকে জানার পরে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। বাদশাহ নাজাসি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমাদের কাছে কি নাজিল হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি নাজিল হচ্ছে একটু পড়ে শোনাবে কি। তিনি সূরা মারিয়াম শুনিয়েছিলেন, যাতে মারিয়াম আলাইহিস সালামের সত্য ঘটনা, ঈসা আলাইহিস সালামের সত্য ঘটনা বর্ণনা করা হয়েছে। শোনার পরে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং বললেন যে এটাই হচ্ছে চিরসত্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার মাতা সম্পর্কে। তখন তিনি এবং তার সাথে যারা ছিল তারা কেঁদে ফেলেছিলেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা আয়ু নাহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, সত্যকে জানার পরে তাদের চক্ষুকে দেখবে যে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে এবং তারা এই দোয়া করবে যে রব্বানা হে আমাদের প্রতিপালক আমরা ঈমান নিয়ে এসেছি, ফাকতুবনা মা আশ-শাহিদিন আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। আর কেউ কেউ বলেছেন এই আয়াত অন্যান্য নাসারা যে নাজরান থেকে এসেছিল তাদের সম্পর্কে নাজিল হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআনি আয়াত শুনিয়েছিলেন তখন তাদের এই অবস্থা দেখা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ামা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক, এবং তারা এর সাথে আরো বলবে যে আমাদের কি হয়ে গেছে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো না, ওয়ামা জাআনা মিনাল হক, আর যে সত্য আমাদের কাছে আগমন করেছে তার প্রতি ঈমান নিয়ে আসবো না কেন। ওয়ানাতমাউ আন ইউদখিলানা রব্বুনা মাআল কওমিস সালিহিন, এবং আমাদের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে আমাদেরকে দাখিল করবেন জান্নাতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন। আল্লাহ পাক বলছেন ফা আসাবাহুমুল্লাহ বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিন ফীহা যালিকা জাযাউল মুহসিনিন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিলেন তাদের এই সত্য কথা বলার কারণে, তাদের এই ঈমান নিয়ে আসার কারণে। কি প্রতিদান দিলেন? এমন জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিবেন যে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে এবং এটি হচ্ছে সৎকর্মশীলদের উত্তম প্রতিদান। পক্ষান্তরে যারা কুফরি করবে আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওকাযযাবু আয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন। এই আয়াত নাযিল হয়েছিল ওই সব সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত থেকে বেশি তারা ইবাদত করবে এরকম চিন্তা ভাবনা করেছিল, এবং তাদের কেউ কেউ বলেছিল যে আমরা সংসার ত্যাগী হয়ে যাব, বিয়েই করব না, কেউ বলেছিল সারা জীবন ধরে দিনে রোজা রাখবো, কখনো পানাহার করব না, কেউ বলেছিল সারা রাত ধরে ইবাদত বন্দী করব। তিনজন লোকের ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষ ছিল সেখানে এসে তার নবী সাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন নবী সাল্লাম বাড়িতে ছিলেন না। শোনার পরে কান্নাহু তাকাল্লুহা, খুব অল্প মনে করলো যে এত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 রাকাত বা 13 রাকাত যাই হোক তিনি তাহাজ্জুদ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, এত হালকা অল্পই, এতে তো আমাদের যথেষ্ট হবে না, আমরা গুনাহগার মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আরো কিছু করতে হবে। তিনজন তিন রকম কথা বলেছিল, একজন বলেছিল সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলেছে সারা রাত ইবাদত বন্দী করবো, আরেকজন বলেছিল যে আমি স্ত্রীদের কাছেই যাবো না, তালাক দিয়ে দেবো যে আছে আর কোনোদিন বিবাহ শাদী করবো না। নবী করিম সাল্লাম তখনই পৌঁছে গেছিলেন আর বললেন তোমরা এই ধরনের কথাবার্তা বললে। তারপরে নবী সাল্লাম বললেন দেখো আমি দিনে পানাহারও করি আর রোজাও রাখি, রাত্রে এবাদতবন্দিও করি আর ঘুমাই, ও আতাজা ওয়াজুন নেশা, এবং দেখো বিবিদের বিবাহ করে রেখেছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইস মিন্নি, কেউ যদি আমার আদর্শ থেকে বিমুখ হয় তাহলে আমার দলভুক্ত হবে না, আমার উম্মতের লোক হবে না। আল্লাহ পাক এই মর্মে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুহাররিমু তাইয়িবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যা পবিত্র বস্তু আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তা তোমরা হারাম করিও না। ওয়ালা তাতাদু, তোমরা বাড়াবাড়ি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কারণ যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়িবা, আর যা আল্লাহ তোমাদেরকে হালাল এবং পবিত্র দিয়েছেন তা তোমরা ভক্ষণ করো। এছাড়াও অন্য অন্য ঘটনার ক্ষেত্রে হইতে পারে, আল্লাহ পাক যা কিছু হালাল করেছেন তা খাবো, সেই ক্ষেত্রে আমাদের যেন কোনো রকমের এই অসন্তুষ্টি না থাকে বা ঘৃণা না থাকে। যদি রুচি না হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহ পাক যা হালাল করেছেন তাকে হারাম মনে করা আর তাকে খারাপ মনে করা এটি ইসলামে জায়েজ না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা বিশ্বাসী হয়েছো। মহান আল্লাহ তারপরে কসমের আয়াত বর্ণনা করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইত'আমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'িমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালফতুম আল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 89 এ শপথের কাফফারা, কেউ যদি শপথ করে শপথের কাফফারা এবং তার বিধান বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ পাক তোমাদের পকড়াও করবেন না তোমাদের অনার্থক শপথের ক্ষেত্রে। লাগো কসম, কসম তাহলে তিন প্রকার। এক প্রকার কসম হচ্ছে লাগো অর্থ অনার্থক উদ্দেশ্যবিহীন শপথ, হঠাৎ করে মুখে কসমের কথা চলে আসলো, যেমন আরবরা খুব বেশি বেশি শপথ করে থাকে, প্রাচীন যুগ থেকে এখনো তারা এরকমই করে থাকে, অনিচ্ছাকৃত আল্লাহ বিল্লাহ বলে ফেলল। তাহলে এর ওপর অন্তর থেকে যেহেতু বলেনি এতে কোনো কাফফারা নেই, তবে অনার্থক কথা, মানুষকে অনার্থক কথা থেকে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে মুমিনের চরিত্র। আল্লাহ পাক সূরা মুমিনের শুরুতে বলেছে, ওয়াল্লাযীনা আনিল্লাহু মুরিদুন, যারা অনার্থক কথা থেকে যাতে কোনো ফায়দা নেই এরকম কথা বলবে না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তবে তোমাদের আল্লাহ পাক পকড়াও করবেন যেই শপথকে তোমরা অকাট্য করেছো অন্তরের অন্তরস্থল থেকে, অন্তর থেকে যে শপথ করেছো। তাহলে কসমের দ্বিতীয় প্রকার হচ্ছে ইয়ামিনে মুনআকাদা, অন্তর থেকে ইচ্ছা করে যে শপথ করা হবে ভবিষ্যতের ক্ষেত্রে, যে আমি আল্লাহ শপথ করে বলছি আমি অমুক কাজটি করব না, অমুকের সাথে কথা বলবো না, অমুক জায়গায় যাব না, এইরকম যদি শপথ করে আর সেটাকে রক্ষা না করতে পারে বা নাজায়েজ কাজ হয় তাহলে রক্ষা করা জায়েজ নয়, সেটাকে যদি ভঙ্গ করতে হয় তাহলে কসমের কাফফারা দিতে হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আর আরেকটি কসম হচ্ছে, সেটা হচ্ছে ইয়ামিনে গমুস, অর্থাৎ মিথ্যা শপথ করা। কোনো কেউ হয়তো চুরি করেছে অথবা অন্যায় কাজ করেছে আর বলছে না আমি আল্লাহর কসম করে বলছি এই কাজ করিনি, ইয়ামিনে গমুসকে এই জন্য গমুস বলা হয় যে যারা মিথ্যা কসম করবে এই মিথ্যা কসমের গুনাহ এত বড় কাবিরা যে জাহান্নামে ডুবিয়ে দেবে। আল্লাহ পাক বলছেন যে এর কাফফারা হচ্ছে ইত'আমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে অন্ন দান করা। মিন আওসাতে মাতুত এমন আহলিকুম, তোমরা যে পরিবারকে মধ্যপন্থাই দিয়ে থাকো খাবার সেই রকম, বাড়িতে যা খান ওই রকমের 10 মিসকিনকে খাবার দিতে হবে। আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনের পোশাক পরিচ্ছদ দিতে হবে। এই পোশাক কেমন হবে, এই ক্ষেত্রে তাফসির কানগণ বলেছেন যে যাতে করে ওই পোশাক পরে নামাজ আদায় করতে পারে, তাহলে একটা চাদর আর একটি লুঙ্গি দিতে হবে যাতে নামাজ পড়া যেতে পারে। আও তাহরির রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করবে, কিন্তু আজকাল যেহেতু গোলামের যুগ বাস্তবে নেই সেই জন্য এই বিষয়টি যে বর্ণনা আল্লাহ পাক করেছেন সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি না, তাহলে আমরা হয় আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন 10 মিসকিনকে খাবার দেবো অথবা 10 মিসকিনকে আমরা লেবাস পোশাক দেবো। হামাল্লাম ইয়াজিদ, যদি এটা কেউ না করতে পারি, এই তিনটির মধ্যে আল্লাহ পাক যে ইখতিয়ার দিলেন তিনটির কোনোটি করতে পারলো না, গোলাম তো নেই আজকাল, কাপড় পরাতে অনেক পয়সা লাগবে তাও পারে না, 10 মিসকিন খাওয়াতে পয়সা লাগবে তাও পারে না, গরিব মানুষ, আল্লাহ পাক বলছেন ফাসিয়াম সালাসাতে আইয়াম, তাহলে মাত্র 3 দিন রোজা রাখবে, 3 দিন সিয়াম পালন করলে এই কসমের কাফফারা হয়ে যাবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, তোমরা যখন কসম করবে তখন এটি হচ্ছে তোমাদের কসমের কাফফারা, এতে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াহফাজু আইমানাকুম, আর তোমরা তোমাদের শপথকে রক্ষা করো, যখন তখন শপথ করবে আর ভাঙতে থাকবে এরকম কাজ করিও না। এরকম গুনাহর ক্ষেত্রে যদি শপথ করে কেউ তাহলে সে শপথকে অবশ্যই ভঙ্গ করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াত, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াত সমূহকে বর্ণনা করে থাকেন খুলে খুলে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীমের আদর্শে আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ পাক যেন কসমের হেফাজতের তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আগামী জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে সুখী করেন, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 90 তে ইরশাদ করেছেন মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে আরো অন্যান্য বিষয় সম্পর্কে, যে এগুলি আল্লাহ পাক অকাট্যভাবে হারাম করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ জুয়া, ওয়াল আনসাব অর্থাৎ আস্থানা, যেখানে আল্লাহ ছাড়া অন্যের পুজো পাঠ হয়, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হয়, এসব আস্থানা বা মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ের তীর, জুয়ার যে তীরগুলি যেগুলি দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতো যে এই কাজ করব কি করব না, এসবগুলি, রিজ সুন মিন আমালি শয়তান, এগুলি হচ্ছে নাপাক নোংরা অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানি বুহ, সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলহুন, তাহলে সার্বিক কল্যাণ পাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে মদ যে হারাম এর জন্য প্রথম বললেন যে নাপাক, সুতরাং নাপাক কখনো একজন ভালো ব্যক্তি মমিন ব্যক্তি করতে পারে না। দ্বিতীয় কারণ মদ হারাম করার বা জুয়া হারাম করার, আল্লাহ পাক বলছেন যে এটা শয়তানের কাজ, শয়তানের কাজ কোনো মমিন মুসলিম করতে পারে না। তৃতীয়, আল্লাহ পাকের আদেশ তোমরা বেঁচে থাকো, সুতরাং আল্লাহ পাকের এই আদেশ পালন করবে, অমান্য করবে না, তাহলেই আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণকারী মুসলিম হতে পারবে। তারপরে চার নম্বর কারণ, আল্লাহ পাক বলছেন মদ জুয়া হারাম করা, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে শয়তান চাই যে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দেবে মদের মাধ্যমে। মদ পান করলে তাহলে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়, মদ খেয়ে মারামারি লড়াই ঝগড়া বিবাদ হয়ে থাকে। ওয়াল মাইসির এবং জুয়ার মাধ্যমে, জুয়া খেলতে গিয়ে মারামারি কাটাকাটি হয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখবে, বাধা সৃষ্টি করবে। তাহলে মদ বা জুয়া হারাম হওয়ার কারণ হচ্ছে যে এতে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়, আল্লাহর জিকির থেকে দূরে রাখে এসব পাপ, ওয়ানিস সালাত এমনকি নামাজ থেকে দূরে রাখে, হুশ জ্ঞান থাকে না মদ খেলে, সুতরাং নামাজ পড়তে পারে না, এবং দেখা যায় যে মদঘর কোনোদিন নামাজই হয় না। আর তার সাথে সাথে যদি জুয়া খেলে, জুয়া খেলায় এত ব্যস্ত হয়ে যায় যে নামাজের কোনো পরোয়া থাকে না। আর এই রকম ওই সব জিনিস যেগুলি নামাজ থেকে দূরে রাখে সেগুলি হারাম, নামাজের জামাত ছুটে গেল তাহলে এই রকম খেলা দেখা হারাম, বা খেলাধুলা করতে গিয়ে নামাজ ছেড়ে দিল, নামাজের জামাত ছুটে গেল, তাহলে এইরকম খেলাধুলা করা হারাম। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা ছাড়বে না ছাড়বে না? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন যে এতগুলি ক্ষতি রয়েছে, তোমরা এই কাজগুলি ছাড়বে কি ছাড়বে না? যখন এ আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামরা অল্প কিছু সংখ্যক, এটি হচ্ছে তৃতীয় স্তরের মদ হারাম করার ক্ষেত্রে আয়াত, যারা তখনও মদ পান করতেন তারা বললেন ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রব, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হয়ে গেলাম। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহদারু ফাইমিন তাওয়াল্লাইতু ফাআলামু আন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং সতর্ক সাবধান থাকো। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ফিরে যাও তো জেনে রাখো যে আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ পাক বলেন, তারপর ইরশাদ করেছেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ আল আয়া। এই আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংশয়ের পরিপ্রেক্ষিতে, যে সংশয় সাহাবায়ে কেরামদের হয়েছিল যে আমাদের মধ্যে অনেক লোকেরাই যখন মদ অকাট্যভাবে হারাম হয়নি, মদ খেত আর তারপরে তারা মারা গেছে, মদের হারাম হওয়ার আগেই তারা অনেক যুদ্ধে শহীদ হয়েছে, তাহলে ওদের কি অবস্থা হবে? ওদের গুনাহ খাতা মাফ হবে না এই হারাম মদ খাওয়ার জন্য? জাহান্নামে যাবে, কারণ মদ তো পরে হারাম করা হইল। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকদের কোনো গুনাহ নেই বা ওদের কোনো শাস্তি নেই। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সালিহাত, সৎকর্মগুলি করেছে, জুনাহুন, কোনো গুনাহ নেই। ফিমা তাইমু, যা কিছু তারা খেয়েছে। এজা মাত্তাকাউ, যখন তারা সংযত জীবন যাপন করেছে কিন্তু মদ খেয়েছিল, এই জন্য যে মদকে অকাট্যভাবে হারাম করা হয়নি। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান নিয়ে এসে সৎকর্মগুলি করেছে। সুম্মাত্তাকাউ, অতপর তারা আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে, ঈমান নিয়ে এসেছে, অতপর সংযত জীবন যাপন করেছে, ওয়া আহসানু, আর সৎকর্মশীল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বারবার করে তাকওয়ার কথা উল্লেখ করেছেন, যার দ্বারা বোঝা যায় যে আল্লাহকে ভয় করা এবং সংযত জীবনযাপন করা, পাপ থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ইয়াহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইয়্যিম মিনাস সাইদ তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামা আল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহরামের অবস্থায় যে শিকারী পশু, সেসব শিকারী পশু শিকার করতে নিষেধ করছেন যেগুলি স্থলের শিকারী পশু। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মমিন সকল, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহ বিশাইয়্যিম মিনাস সাইদ, তোমাদেরকে শিকারী পশু দিয়ে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। আর এই পরীক্ষা ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার বছরে, হুদাইবিয়ার সন্ধির আগে কালে, যখন হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হইল এবং সেখানে অবস্থান করলেন। আশেপাশে অনেক শিকারী পশু, হরিণ, খরগোশ ইত্যাদি যেসব শিকারী পশু পাখি রয়েছে তা দেখা যেতে লাগলো। তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম, যেগুলি হাসিল করতে পারত তোমাদের হাত এবং তোমাদের বর্ষাগুলি, একেবারে তোমাদের হাতের নাগালে ছিল এবং তোমাদের বর্ষার নাগালে ছিল, খুব সহজে তোমরা সেগুলিকে ধরতে পারতে। আল্লাহ পাক এই দিয়ে তোমাদের পরীক্ষা করবেন, লিয়া'লামা আল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, আল্লাহ জানতে চান এই পরীক্ষার মাধ্যমে যে আল্লাহকে না দেখে কে বিশ্বাস করে, কে তাকে ভয় করে। ফামানি তাদা বাদা জালিকা, এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরে এই শিকার করাকে হারাম বলে ঘোষণা করেছেন ইহরামের অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা যখন ইহরামের অবস্থায় থাকবে তখন তোমরা শিকার করবে না স্থলের শিকারী পশু। অমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদা, তোমাদের মধ্যে কেউ যদি জেনে শুনে শিকারী পশুকে হত্যা করে, ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান্নাম, তাহলে তার কাফফারা রয়েছে অনুরূপ গৃহপালিত পশু থেকে। যদি দেখতে তা যদি ছাগলের মতো হয় তাহলে ছাগল কাফফারা দেবে, আর যদি বড় হয় গরুর মতো, বলদের মতো হয় অথবা উটের মতো হয় তো সেই রকম দেবে। ইয়াহকুম বিহি যাওয়া আদলি মিনকুম, তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায় পরায়ণ ব্যক্তি তার ফয়সালা করবে। হাদিয়াম বালিগাল কাবা, এবং ওই পশু যা কাফফারা তোমরা দেবে তা কুরবানি স্বরূপ কাবা পর্যন্ত পৌঁছিবে, অর্থাৎ হারামের এলাকাতে এসে জবাই করবে, এবং হারামের এলাকায় যেসব মানুষরা মক্কাবাসী বসবাস করে তারা সেটা খেতে পারবে, সেখানকার গরিব মিসকিনরা। আল্লাহ পাক বলছেন, আও কাফফারাতুন তাম মাসাকিন, অথবা মিসকিনদের খাদ্য হিসাবে কিছু কাফফারা দেবে। আও আদুল জালিকা সিয়ামান, অথবা এই রকমই তোমরা রোজা রাখবে। লিয়াজু ওয়াবাল আমরেহি, যাতে করে তার পাপের পরিণতি হিসাবে আসাদন গ্রহণ করে। আফাল্লাহ আম্মা সালাফা, আগে যা হয়েছে আল্লাহ পাক তা মার্জনা করেছেন। ওমান আদা, আর এরপরে যদি কেউ আবার ফিরে আসে আর ইহরামের অবস্থায় স্বীকার করে, ফায়ান্তাকিমুল্লাহ মিনহু, তাহলে এটি যেহেতু অন্যায় কাবিরা গুনাহ, সেজন্য আল্লাহ পাক তার প্রতিশোধ নেবেন, শাস্তি দেবেন। আল্লাহ আজিজুন ইন্তিকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী এবং শাস্তি দিতে অত্যন্ত সক্ষম বা প্রতিশোধ গ্রহণে অত্যন্ত সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতা আল্লাকুম ওয়ালিস সাইয়ারা। আল্লাহ পাক রব্বুল এখানে পানির যেগুলি পশু, অর্থাৎ মাছ বা অন্য কিছু পানিতে যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ইরশাদ করছেন যে এগুলি আবার ইহরামের অবস্থায় তোমরা শিকার করতে পারো। ইহরামের অবস্থায় মাছ ধরতে পারো, জীবিত অবস্থায় ধরতে পারো, আর মরা মাছও ধরতে পারো। তাই আল্লাহ বলছে, ওহিল্লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাইদুল বাহরি, সমুদ্রের অর্থাৎ জলে, যে সব সমুদ্রে হোক অথবা নদীতে হোক অথবা জলাশয়ে হোক পুকুরে হোক, যেসব পশু রয়েছে সেগুলি হালাল, তা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো আমহ এবং তার খাদ্য, তার খাদ্য অর্থাৎ মৃত মাছ, মাছ পানির যেসব পশু রয়েছে, জীবিত পাও অথবা মৃত পাও, তোমাদের জন্য তা খাওয়া জায়েজ। মাতা আল্লাকুম, তা তোমাদের ভোগের জন্য, ওয়ালি সাইয়ারা, এবং মুসাফিরদের ভোগের জন্য যারা সফরের অবস্থায় হয়তো এসবের প্রয়োজন বোধ করবে। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, আর যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরামের অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত স্থল শিকারী তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে বা একত্রিত করা হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কালাইদা যালিকা লিতাআলামু আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদ আল্লাহ বিকুল্লে শাইন আলিম। আল্লাহ ফাক রব্বুল আলমিন কাবা ঘরকে, যেটি হচ্ছে সম্মানিত ঘর, আল বাইতুল হারাম, বাইতুল হারাম বাইতুল্লাহ হচ্ছে সম্মানিত ঘর, এবং বাইতুল্লাহর আশেপাশে বিভিন্ন দিকে দূর দূরান্ত পর্যন্ত হারাম এলাকা রয়েছে, যেখানে বেশ কিছু বিধিবিধান রয়েছে যে সেখানে শিকার করতে পারবে না, সেখানকার গাছ কাটতে পারবে না। তো এইসব বিধিবিধান যে রয়েছে সেই জন্য আল্লাহ পাক আল বাইতুল হারাম বলেছেন। কিয়াম আল-লিনাস, মানব জাতির জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন আল্লাহ পাক কাবাকে, যেটি সম্মানিত ঘর, তা মানব জাতির জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন, যে এখানে তারা প্রতিষ্ঠিত হবে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। ওয়াশাহর আল হারাম, সম্মানিত মাসকেও, এবং কুরবানির পশু হাদিকেও, ওয়াল কালা এদ, এবং কুরবানির পশুর গলায় যে মালা পরানো হয় বা আর মালা পরানো যেসব জন্তু রয়েছে সেগুলিকেও, জালিকা লিতাআলামুম, যাতে করে তোমরা জানতে পারো যে আন্নাল্লাহ ইয়ালাম আফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ সব কিছু জানেন, এবং আল্লাহ ফাক রব্বুল সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, জেনে রাখো, এলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা, এবং আল্লাহ পাক গফুরুর রহিম, মার্জনাকারীও দয়াবান। যারা পাপে লিপ্ত হবে, বিরুদ্ধাচরণ করবে, অন্যায় কাজ করবে, তাদের জন্য কঠোর শাস্তিদাতা, আর যারা সৎকর্মশীল হবে অথবা ভুল করে আল্লাহর দিকে ফিরে আসবে তাদের জন্য আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, মা আলা রাসূল ইল্লাল বালাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কথাকে পৌঁছে দেবেন তিনি। আল্লাহু ইয়ালাম মা তুবদুন ওয়া মা তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, কুল্লা ইয়াস্তাউইল খাবীস ওয়াত তাইয়িব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবীস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, বলে দাও, লা ইয়াস্তাউইল খাবীস ওয়াত তাইয়িব, নোংরা বস্তু এবং ভালো বস্তু সমান হতে পারে না। খাবীস মানে নোংরা বস্তু, ব্যক্তি, সব কিছুই হতে পারে, তার নোংরা এবং ভালো সমান হতে পারে না। এ সম্পর্কে বিভিন্ন তাফসীর করা হয়েছে আর সবগুলি এর মধ্যে সামিল। নোংরা ব্যক্তি ভালো ব্যক্তির মতো হইতে পারে না, অর্থাৎ কাফের যে আল্লাহ পরকালকে অস্বীকার করে সে মুমিনের মতো হইতে পারে না, একটি তাফসীর করা হয়েছে। আবার এটিও তার মধ্যে দাখিল, যারা পাপিষ্ট গুনাহগার লোক তারা সৎ লোকের মতো হইতে পারে না, এই দ্বিতীয় তাফসীর করা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে হারাম বস্তু, খাবিস মানে হারাম বস্তু, আর তাইয়েব মানে হালাল বস্তু, হারাম বস্তু হালালের মতো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের আয়াত অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, হে নবী, যদিও তোমাকে নোংরা বস্তুগুলির ব্যাপকতা চমৎকৃত করে, খুব ভালো লাগে, তাদের সংখ্যা বেশি, খারাপ লোকের সংখ্যা বেশি, সুতরাং তাই ভালো লাগে, খারাপ সভ্যতার সংখ্যা বেশি, আজকাল মহিলারাই উলঙ্গ হয়ে থাকে আর পুরুষরা শরীর ঢেকে থাকে। আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, হিয়া উলিল আলবাব, হে জ্ঞানবান ব্যক্তিরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, তোমরা বেশি বেশি বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিও না, যদি তা প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদেরকে খারাপ লাগবে। ওয়া ইন তাসআলু আন হিনা ইউনাজ্জালুল কোরআন, আর তোমরা যদি জিজ্ঞাসা করো ওই সব বিষয় সম্পর্কে বেশি বেশি, ওই যুগে ওই সময়ে যখন কোরআন নাজিল হচ্ছে, এখন ওহী আসছে, তাহলে তুবদালাকুম, তোমাদের জন্য সেসব প্রশ্নের উত্তর চলে আসবে, তখন তোমাদেরকে হয়তো ভালো লাগবে না। আফাল্লাহু আনহা, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে রেখেছেন, ছেড়ে রেখেছেন, সুতরাং তোমরা নীরব থাকো, বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞাসাবাদ করিও না। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং সহনশীল। এই আয়াতে যে আদেশ করা হয়েছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করিও না, কোরআনে করিম নাজিল হওয়ার জামানায়, এবং এমন প্রশ্নও যেগুলির হয়তো আমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু যদি বিধিবিধান সম্পর্ক হয়, আকীদা সম্পর্ক হয়, অথবা আমল সম্পর্ক হয়, নামাজ জেনেছি কিন্তু নামাজ পড়তে হবে কেমন করে, রোজা জেনেছি রোজা রাখতে হবে কি করে, যাকাত শুনেছি কিন্তু যাকাত দিতে হবে কিভাবে, এই রকম প্রশ্ন যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন বিধান হয়তো নাজিল হয়নি আর সেটা জিজ্ঞাসা করা, যদি এরকম হয় তাহলে কিরকম হবে, এই ধরে নেওয়া প্রশ্ন যেগুলিকে বলা হয় যে সাপোজ যদি এরকম হয় তাহলে কি করবো, ওইরকম হয় তাহলে কি করবো, এইরকম প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে অপর স্বামীকে পেয়ে যায়, অপর পুরুষ দেখছে তার স্ত্রীর কাছে কুকাজে লিপ্ত আছে, তাহলে কি করবে, এই প্রশ্ন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করলেন, খারাপ মনে করলেন, একটু পরে গিয়ে দেখে বাড়িতে ওই একই অবস্থা, ওই অবস্থায় হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসিবত। সুতরাং এই রকমের প্রশ্ন যা ঘটেনি তা আগে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এইরকমই আরেক ব্যক্তি নবী করিম সাল্লামকে যখন হজ ফরজ হলো তখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে হজ করা ফরজ নাকি? নবী করিম সাল্লাম পছন্দ করলেন না প্রশ্নটি, জবাব দিলেন না। বারবার কে ওই ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করলো, তিনবার যখন জিজ্ঞাসা করলো নবী সাল্লাম বললেন যে লাউ কুলতো নাম লাওয়া জাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছর ফরজ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে সাব্যস্ত রেখে দিতেন। নবী করিম সাল্লামের সম্মানার্থে, নবী করিম সাল্লামের কথা যাতে করে অটল থেকে যায়, সেই জন্য ওই মোতাবেক ওহী নাজিল করে দিতেন এবং তা প্রত্যেক বছরে ফরজ হয়ে যেত। আর এইরকম যদি হয়ে যেত মা কুনতুম দেহা, তাহলে কখনো প্রতি বছর কোন মুসলিম হজ করতে পারতো না, কত মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক এইরকম প্রশ্ন করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, কাদ সাআলা কওমুন মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, তোমাদের পূর্বে কিছু কিছু লোকেরা ছিল যারা এইরকম বাড়াবাড়ি প্রশ্ন করত, তারপরে তারা আবার কুফুরি করেছে, অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, মা জাআল আল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল লাযিনা কাফারু ইফতারুনা আলা আল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরার বিধানও নাজিল করেননি, সাইবার বিধানও নাজিল করেননি, ষাঁড় ওয়ালা ওয়াসিলাতিন ওয়াসিলা পশুরও বিধান নাজিল করেননি, হাম পশুরও বিধান নাজিল করেননি। এগুলি মুশরিকরা তৈরি করে নিয়েছে। মুশরিকরা তাদের বিভিন্ন দেবী দেবতার নামে, তাদের উপাস্যদের নামে বিভিন্ন পশুকে বিভিন্ন অবস্থায় ছেড়ে দিত। এই পশুগুলির নাম এইভাবে তারা দিয়েছিল। আল্লাহ পাক বললেন, এই যে তোমরা পশুগুলিকে ছেড়ে দাও, বাহিরা বলতে এমন পশুকে যেই পশুর দুধ খাবো না, এটাকে দেবী দেবতার নামে ছেড়ে দিচ্ছি। এইভাবে সায় বা ষাঁড় অনেকে আজকালও ছেড়ে থাকে, কেউ ষাঁড় ছেড়ে থাকে দেবী দেবতার নামে, অমুক ব্যক্তির নামে ছেড়ে দিয়েছি, সুতরাং একে কেউ বাধা দেবে না, মারবে না, কোনো জমিতে চড়ে গেলে কারো জমির ক্ষয়ক্ষতি করলো কিছু বলবে না। এসব হচ্ছে শিরকি কুফরি কাজ এবং আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা। আল্লাহ পাক এসব বিধান নাজিল করেননি। ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু, তবে যারা কাফির, ইফতারুনা আলা আল্লাহিল কাযিব, এরা আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে, মিছামিছি বলে থাকে যে এগুলি ধর্মকর্ম, এগুলি আসলে ধর্মকর্ম নয়। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দোহাই পড়ে আর বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে এগুলি ছিল, এগুলি ছিল না। খোজা বংশের একজন ব্যক্তি আমর ইবনে লুহাই বা আমর ইবনে আমির আল খোজাই, তার মায়ের নাম লুহাই ছিল এবং তার বাবার নাম আমির ছিল। এই ব্যক্তি প্রথম পুতুল পূজা শুরু করায় মক্কাতুল মুকাররমে, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগের প্রায় 300 বছর আগের ঘটনা। তার আগে কোনো শিরক, কোনো প্রতিমা পূজা মক্কাতুল মুকাররমে ছিল না। এই 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360 মূর্তি দাঁড় করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অভাব নেই শিরকের। সুতরাং এই ব্যক্তিকে কঠোর শাস্তি জাহান্নামে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এই ব্যক্তি গিয়েছিল শাম দেশে বেড়াতে, শাম দেশে গিয়ে দেখলো যে একটা পাথর পাওয়া গেছে খুব সুন্দর, আর এরা তো এই পাথরটাকে পূজা করছে। সুতরাং ওই পাথরকে নিয়ে আসলো, যে পাথর নাম হচ্ছে হোবাল, আর ওই পাথরটি নিয়ে এসে কাবা ঘরের ছাদের উপরে রেখে দিল। আবু সুফিয়ান যখন গিয়েছিল যুদ্ধ করতে নবী সাল্লামের বিরুদ্ধে, তখন তিনি মুসলমান হননি রাদিয়াল্লাহু আনহু, ওহুদের যুদ্ধে, তখন বলেছিল ও লো হোবাল, হোবালের জয়, হোবালের জয়। তো এই হোবাল এইভাবে এসেছে। তো এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে ওয়াহু আল্লাযী সাইয়াবাস সাওয়াইবা, এই ব্যক্তি এই যে ষাঁড় ছাড়ার বিধান, বাহিরা এইসব পশুকে ছাড়তে হবে দেবী দেবতার নামে, এসব কাজ চালু করেছিল, কুপ্রথা শিরকি কুফরি কাজ এ আমর ইবনে লুহাই করেছিল। আল্লাহ পাক বলছেন, যারা মিথ্যা রচনা করে আল্লাহর নামে, ওয়াকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হচ্ছে নির্বোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়েছিল যে এসো আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং সেটা মেনে নাও, অর্থাৎ কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া ইলা রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, তখন তারা মানতে রাজি হয়নি। তখন তারা বাপ দাদা পূর্বপুরুষের দোহাই পেড়েছিল, বলেছিল হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষকে যে সবের উপর পেয়েছি তা আমাদের জন্য যথেষ্ট। এই পূর্বপুরুষ বাপ দাদা করেছে, বড়রা করেছে, এই রকম দোহাই পাড়া হচ্ছে বাতিল পন্থীদের লক্ষণ যে কোনো যুগে। আজকে থেকে 1400 বছর আগে আরবের মুশরিকরা বাপদাদার ধর্মের দোহাই দিত যে তারা এই করেছে তাই আমরা করি, আর সেটাই হচ্ছে ঠিক। আর আজকেও মুসলিম জাতির মধ্যে যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে, যারা কুসংস্কারে লিপ্ত রয়েছে, তারাও এই ধরনের কথাবার্তা বলে যে আমাদের পূর্বপুরুষরা কি বোকা ছিল, তারা কি বুঝতো না, আমাদের বড়রা বুজুর্গানে দিনেরা বুঝে না, তারা করেছে, তারা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, এই রকম কথা বলে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষরা হয়তো কিছু জানতো না, মূর্খ ছিল, ওয়ালা ইয়াহতাদুন এবং সঠিক পথ পায়নি, ভুল করেছে, তাই বলে সেও ভুল করবে? ধর্মের ক্ষেত্রে শুধু এই দোহাই দিয়ে থাকে, দিনের ব্যাপার যখন আসে, যখন আখেরাতের ব্যাপার আসে, তখন বাপ দাদার দোহাই দিয়ে থাকে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বাবা ছিল চাষি, বাবা ছিল নিরক্ষর মূর্খ, আর নিজে হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার, নিজে গিয়ে বিদেশে আয় উপার্জন করছে, বাবা জীবনে বিদেশি পয়সা দেখেনি, ডলার দেখেনি, আর ইয়ে ডলার ইনকাম করার জন্য পশ্চিমা দেশে চলেছে, এইসব কেন করো দুনিয়ার ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে তো বলো না যে আমার বাবা বোকা ছিল, জাহিল ছিল, আমার বাবা ছিল চাষি, আমিও চাষি হব, আমার বাবা সেলুনে ছিল, আমিও সেই সেলুনে থাকবো, আমার বাবা সে ছোট ব্যবসায়ী ছিল, আমিও সেই ছোট ব্যবসায়ী থাকবো, এরকমটা কেন করো না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিয়া ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। হে মুমিনরা, আল্লাহ পাক মুমিন মুসলিমকে সম্বোধন করে বলছেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের ক্ষেত্রে যত্নবান হও, নিজেকে ভালো করার চেষ্টা করো, প্রথম নিজের কথা চিন্তা করো, তারপরে অন্যের কথা চিন্তা করবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তারপরে তোমাদের পরিবারকে বাঁচাও, তারপরে অন্যের কথা চিন্তা করো, তোমরা নিজেদের কথা চিন্তা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম, তোমরা যদি সঠিক পথ পেয়ে যাও, হিদায়াতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হইলো, যারা রাস্তা হারিয়ে ফেলেছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ওরা খারাপ কাজ করেছে, ওরা জাহান্নামে যাবে, তোমাদের কি ক্ষতি করবে? এই আয়াতের অর্থ এই নয় যেমন এক শ্রেণীর লোকেরা বুঝে থাকে যে নিজে শুধু নামাজ পড়ো, আর নিজের ছেলেদেরকে বলতে হবে না, নিজের মেয়েদেরকে পর্দা করতে বলতে হবে না, নিজের গ্রামবাসীকে বলতে হবে না, মানব জাতিকে ইসলামের দাওয়াত দিতে হবে না, এটা ভুল। এই আয়াতের ব্যাখ্যা এই নয়, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তোমরা ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও, যেমন আল্লাহ পাক বলেছেন, কিন্তু তারপরে যদি তারা না মানে তাহলে তোমাদের ক্ষতি নেই, তোমরা তোমাদের দায়িত্ব পালন করে দিলে। এইভাবে আপনার যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে, বল প্রয়োগ করবেন, তারপরে যদি ঠিক না করতে পারো, অন্তরের মালিক আল্লাহ, তাহলে আপনাকে আর জবাবদেহি করতে হবে না। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী কুফরির ওপর মারা গেছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর ওই অবস্থা হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে প্রচেষ্টা চালানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়েছেন। তাহলে এর মানে এই না যে ভালো কাজের আদেশ করবো না, অন্যায় কাজে বাধা দেবো না, তা অবশ্যই করতে। আল্লাহ পাক বলছেন ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাকের নিকট একত্রিত হইতে হবে, ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা করছিলে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনাকুম ইযা হাযার আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াতি ইসনান যাওয়া আদলিম মিনকুম আও আখারানি মিন গায়রিকুম ইন আনতুম দরাবতুম ফিল আরযি ফাআসাবাতকুম মুসীবাতুল মাউতি তাহবিসুনাহুমা মিন বাদিস সালা ফায়ুকসিমানি বিল্লাহি ইন ইরতাতু লা নাশতারি বিহি সামানান ওয়ালাউ কানা যা কুরবা ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ ইন্না ইযাল লামিনাল আসিমিন। মহান আল্লাহ সূরা মায়েদার আয়াত নম্বর 106 ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে বিশেষ একটি মাসালা সম্পর্কে, আর তার সম্পর্ক হচ্ছে সফরে যদি কেউ অসুস্থ হয়ে মারা যায় আর সে ওসিয়ত করতে চায় তাহলে সে সম্পর্কে মহান আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, শাহাদাতু বাইনাকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াত, তোমাদের মাঝে সাক্ষী হবে যদি কারো কাছে মৃত্যু উপস্থিত হয় ওয়াসিয়াতের ক্ষেত্রে, ওসিয়ত করতে চায় আর হঠাৎ করে মরণ উপস্থিত হয়েছে আর সেই ব্যক্তি বিদেশে আছে, সে তোমাদের মাঝে সাক্ষী হবে ইসনানে দুই ব্যক্তি, এবং সেই দুই ব্যক্তি হবে যাওয়া আদলি মিনকুম, তোমাদের মধ্য থেকে নাই পরায়ণ ব্যক্তি, অর্থাৎ সত্যবাদী হবে, গুনাহগার পাপিষ্ট হবে না, এইরকম হবে। আও আখারান মিন গায়রিকুম, অথবা অন্য দুইজন তোমাদের ছাড়া অন্যদের মধ্য থেকে দুইজন হবে। আল্লাহ পাক এটা ওই ক্ষেত্রে বলেছেন যেই ক্ষেত্রে কোনো দুইজন মুসলিম ভালো মানুষ সত্যবাদী নেক মানুষ পাওয়া যাবে না হয়তো, কিন্তু সেখানে হয়তো কোনো অমুসলিম রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকেও সাক্ষী রাখা যাবে, কারণ যাতে করে এই সংবাদটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যে অমুক ব্যক্তি অমুক সম্পর্কে বা অমুক ধন সম্পদ সম্পর্কে কিছু ওসিয়ত করেছে। মিন গায়রিকুম মানে অমুসলিমদের মধ্য থেকে, এটা একটি ব্যাখ্যা। আর কেউ কেউ তাফসির করেছেন যে এক হচ্ছে তোমাদের বংশ থেকে হবে, আর একটা মিন গায়রিকুম মানে তোমার গোত্র বংশ থেকে যদি না হয় অন্য কোনো বংশের হয়, অপরিচিত হয়, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিম হইতে হবে। যাই হোক, যদি মুসলিম সাক্ষী না পাওয়া যায় তাহলে অমুসলিম সাক্ষী ওসিয়তের ক্ষেত্রে রাখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন আনতুম দারাবতুম ফিল আরযে, তোমরা যদি পৃথিবীতে জমিনে কোথাও সফরে থাকো, বিদেশে রয়েছেন, তখন বাড়িতে থাকলে তো সমস্যা নেই, বাড়িতে অনেকেই আছে, যারা আপনার ওসিয়ত শুনবে কিন্তু আপনি সফরে আছেন, সেখানে দুজন সাক্ষী রাখতে হবে, কারণ হঠাৎ করে মত হইলে কাকে কি দিতে চান আপনি বা কারো জন্য কিছু বলতে চান এই সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাবাতকু মুসিবাতুল মউত, এই সফর অবস্থায় যদি তোমার কাছে মৃত্যুর বিপদ এসে পৌঁছে, মত চলে আসলো, তাহবে সুনাহুমা মিন বাদিস সালাত, তাহলে ওই দুইজন সাক্ষী যে রেখেছে সফরে ওই ব্যক্তি যে মারা গেছে, দুইজন সাক্ষী বাড়িতে এসে বলবে যে আপনাদের যে আত্মীয় ছিল সে সফরে মারা গেছে এবং সে অমুকের সম্পর্কে, অমুক প্রতিষ্ঠান সম্পর্কে এত টাকার বা এই রকম ওসিয়ত করেছে। আর তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে আসরের নামাজের পরে শপথ করাবে, তার আসরের নামাজের পরে যদি শপথ করানো হয় তাহলে এই শপথ হবে আরো অকাট্য শক্ত হবে। তাই আল্লাহ পাক বলছেন যে তাদেরকে রুখে রাখবে মিম্বাদিস সালাতে নামাজের পরে, অর্থাৎ আসরের নামাজের পরে, যেমন তাফসীর কারগর বলেছেন ফায়ুকসেমান বিল্লাহ, আর সেই দুইজন সাক্ষী আল্লাহর কসম করে বলবে ইনিরতাবতুম, যদি তোমাদের সন্দেহ হয় কি বলবে, লা নাশতারি বিহি সামানা, এই কসম আমরা মিথ্যা খেয়ে দুনিয়ার তুচ্ছ মূল্য আমরা ক্রয় করতে চাই না, মানে আমরা মিথ্যা বলে দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে চাই না, ওয়ালাউ কানা যা করবা, যদি আমাদের আত্মীয় হোক না কেন, আত্মীয়ের বিরুদ্ধেও যদি বলতে হয় তবু আমরা বলতে প্রস্তুত, ওয়ালা নাকতুম শাহাদাত আল্লাহ, এবং আল্লাহর সাক্ষীকে আমরা লুকিয়ে রাখতে চাই না, আমাদেরকে সাক্ষী রেখেছিল তোমাদের আপনজন, সেই জন্য এই সাক্ষী আমরা দিচ্ছি, ইন্না ইজাল্লা মিনাল আসামিন, যদি আমরা এইরকম ভুল করি যে আমরা অন্যায়ভাবে কোনো কথা বলি, নিজের পক্ষ থেকে বানিয়ে বলি, তাহলে আমরা বড়ই গুনাহগার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন ওসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান ফা আখারান ইয়াকুমান মাকামাহুমা মিনাল লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান ফায়ুকসিমান বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওমা তাদাইনা ইন্না ইযাল লামিনা যালিমিন। এই আয়াত নাযিল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো একজন সাহাবী শাম দেশের সফরে গিয়েছিল, আর সফরে যাওয়ার পরে রাস্তাতে অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ হয়ে মারা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে, সে ওসিয়ত করেছিল যে দেখো আমার যে মাল সামানগুলি আছে এগুলি নিয়ে যে বাড়িতে দিয়ে দিও, ওর মধ্যে একটা চাঁদের পেয়ালা ছিল, চাঁদের পেয়ালাকে ওই যে দুজন সাক্ষী যারা ছিল চাঁদের পেয়ালাকে লুকিয়ে রেখে দেয়, আর লুকিয়ে রেখে ওটাকে বিক্রি করে দেয়, পয়সা দুজনে ভাগ করে নেয়, আর বাকি যে সামানগুলি ছিল সেগুলি নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেয়। যখন মাল সামানগুলিকে খুললো বাড়ির লোকেরা, তখন তাতে একটা ওসিয়ত লিখানো ছিল, যাতে লিখা আছে, লিস্ট করা আছে যে কি কি সামান আমি তোমাদের কাছে পাঠালাম, আমি তো মারা গেলাম কিন্তু তোমাদের কাছে কি কি মাল সামান পাঠালাম তা লিখা ছিল, তার মধ্যে একটা চাঁদের পেয়ালার কথাও লিখা ছিল। ওরা ওটা পড়ার পরে জানতে পারলো যে মাল সামান তো সব কিছুই আছে কিন্তু একটা চাঁদের পেয়ালা পাওয়া যাচ্ছে না, এটা গেল কোথায়। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে দেখো তোমাদের কাছে একটা চাঁদের পেয়ালা মনে হয় আছে, বলছে না না না আমাদের কাছে নেই, তারপরে তারা কসম করতে প্রস্তুত হয়ে গেল। এইরকম যখন সন্দেহর অবস্থা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিধান দান করেছেন, যখন দেখবে যে যেই দুই সাক্ষী এসে বলছে সেই কথাতে তোমাদের সন্দেহ হচ্ছে, চুরি করে রেখে দিয়েছে পেয়ালা কিন্তু সে বলছে না না পেয়ালা কিছু দেয়নি, বরং যা দিয়েছে তোমাদেরকে দিয়ে দিলাম, তাহলে তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তোমাদের বংশের মধ্য থেকে দুইজন সাক্ষী এমন দাঁড়াবে যারা বলবে যে আল্লাহর কসম করে বলছি যে আমাদের লোক আরো কিছু দিয়েছিল, সেটা এরা চুরি করেছে বা আত্মসাত করেছে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, আর এইভাবে যদি সাক্ষী দিয়ে দিতে পারো তাহলে তোমরা ওই দুই সাক্ষীর কাছ থেকে তোমাদের যে হারিয়ে যাওয়া বস্তু বা যে বস্তু সম্পর্কে তোমরা বলছো যে সেটা দেয়নি, সেটা তার কাছ থেকে বা তার ক্ষতিপূরণ নিতে পারবে। আর তাই করেছিল, যখন তারা কসম করে বলি দিল দুইজন এই বংশের পক্ষ থেকে যে আমাদের আত্মীয় যে মারা গেছে একটা চাঁদের পিয়ালা পাঠিয়েছিল কিন্তু দেয়নি, আমরা আল্লাহর কসম করে বলছি, তখন এই দুইজন ব্যক্তির কাছ থেকে তার ক্ষতিপূরণ নেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইন ওসেরা, যদি জানতে পারা যায় এই কথা যে আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান, এই দুইজন সাক্ষী গুনহা আর কাজ করেছে, অর্থাৎ মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা কথা বলেছে, ফা আখারান ইয়াকুমান মাকামাহুমা, তাদের জায়গায় আর দুইজন দাঁড়াবে, মিনাল লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান, ওই সব লোকদের মধ্য থেকে, অর্থাৎ ওই বংশের পক্ষ থেকে, ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান, যার সম্পর্কে হক নষ্ট করেছে ওই প্রথম দুইজন, অর্থাৎ চুরি করে নিয়েছে অথবা সঠিক তথ্য দেয়নি, ফায়ুকসিমান বিল্লাহ, এবং আল্লাহর কসম করে বলবে, লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, এই দুইজন যে সাক্ষী সফর থেকে এসে বলেছে তাদের সাক্ষীর চাইতে আমাদের সাক্ষী বেশি সঠিক, এই কথা বলবে, ওমা আতাদাইনা, এবং আমরা কোনো সীমালঙ্ঘন বাড়াবাড়ি করিনি, ভুল কথা বলিনি, ইন্না ইযাল লামিনা যালিমিন, যদি আমরা ভুল কথা বলি আর এই দুজন বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বলি তাহলে আমরা জালিম সাব্যস্ত হব। আল্লাহ পাক বলছেন জালিক আদনা ইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা, এটা এই জন্য আল্লাহ বিধান নাজিল করেছেন যাতে করে তোমরা সাক্ষী সুন্দরভাবে পেশ করো, মিথ্যা তাতে না ঢুকিয়ে দাও। আও ইয়াখাফু আন্তরাদ্দা ঈমানুম বাদা ঈমানিহিম, অথবা তাদের আশঙ্কা হয় যে শপথের পরে তাদের শপথকে খণ্ডন করে দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে সাক্ষী যাতে করে সুষ্ঠুভাবে হয় আর সেজন্য আল্লাহ ফাক রব্বুল আলম এই বিধান দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়াসম, এবং ভালো কথা শুনবে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপিষ্ট জাতি তাদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখান না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আয়াত নম্বর 109, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ ফাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত নবী রসুলগণকে বিচার দিবসে উপস্থিত করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, স্মরণ করো সেই দিনকে, কিয়ামতের দিবসকে, যেই দিন সমস্ত রাসূলগণকে আল্লাহ একত্রিত করবেন। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করে মাযা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল, জাতির কাছে যখন সত্য দিন নিয়ে গিয়েছিলে, সত্য জীবন বিধান নিয়ে গিয়েছিলে, তখন তারা কি সেই দাওয়াতে সাড়া দিয়েছিল, সেটা কবুল করেছিল না, সেটা কবুল করেনি, প্রত্যাখ্যান করেছিল? মাযা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দিয়েছিল তোমার জাতিরা? আল্লাহ পাক বলছেন যে তারা বলবে, অর্থাৎ আম্বিয়া রাসূলগণ বলবেন, লা ইলমা লানা, আল্লাহ আমাদের কোনো এই সম্পর্কে জ্ঞান নেই। যদিও তারা জানেন যে আমাদের সাথে কি আচরণ করেছে, কোন নবীকে হত্যা করেছে, কোন নবীর দাওয়াতকে মানেনি, কোন নবীর কিছু লোক মেনেছে, কিছু লোক মানেনি, জানেন, তারপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে জ্ঞানকে ন্যস্ত করবেন এবং বলবেন যে আল্লাহ তুমি ভালো জানো, আমরা অত জানি না, এবং এত ভয়ে ভীত হবেন সেই বিচার দিবসে, এমনকি নবী রাসূলগণ যে জবাব দেওয়ার সাহস হবে না, সেই জন্য বলবেন লা ইলমা লানা, আল্লাহ আমরা সঠিক জ্ঞান রাখি না, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী, সুতরাং তুমি ভালো করে জানো যে আমার জাতি আমাকে মেনেছে, মানেনি, আমার কথা শুনেছে, শোনেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নিয়মতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াদতুকা বিরুহিল কুদুস তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা। স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম পুত্র ঈসাকে বলেছেন, হে মারইয়াম পুত্র ঈসা, তুমি স্মরণ করো আমার যে নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে তোমার উপর, তোমার মায়ের উপর, ইজ আইয়াদতুকা বিরুহিল কুদুস, তোমাকে সমর্থন দিয়েছিলাম, শক্তিশালী করেছিলাম জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে, তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, তুমি মায়ের কোলে কথা বলেছিলে যখন মা তাকে নিয়ে নিজের বংশের কাছে আসলেন প্রসব হওয়ার পরে, তখন লোকেরা সমালোচনা করা শুরু করলো, কি করে নিয়ে আসলে, কোথা থেকে তোমার এই ছেলে আসলো, তখন আল্লাহ পাক মুখ খুলে দিলেন, বাকশক্তি খুলে গেল ঈসা আলাইহিস সালামের, আর বলেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি যাও সন্তান নই, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দেবেন এবং আমাকে নবী করবেন, আমাকে বরকতময় করবেন, আমি শান্তিময় ইত্যাদি, ওয়াক্কা হলান, এবং বড় হয়েও তুমি কথা বলবে, অর্থাৎ নবী হওয়ার পরেও তুমি কথা বলবে, ওয়াইদ আল্লাম তুকাল কিতাব, এবং স্মরণ করো তোমাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম এবং হেকমত দিয়েছিলাম, কৌশল দিয়েছিলাম, বিচার ক্ষমতা দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম, এর জ্ঞান দিয়েছিলাম, ওয়াইদ তাখলুক মিন আত-তিন কাহাই আত-তায়র, এবং স্মরণ করো যখন তুমি মাটি কাদা দিয়ে পাখির রূপে তৈরি করতে, বে ইজনি আমার অনুমতি ক্রমে, ফাতান ফুকু ফিহে, তারপর তাতে ফুক দিতে, ফাতা কোন তৈরাম বে ইজনি, আমার হুকুমে সেটি বাস্তব পাখিতে পরিণত হইত আর উড়ে চলে যেত। আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। অতুব্রেহুল আকমাহা ওয়াল আবরাস, এবং তুমি যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, জন্মান্ধ, তাকেও সুস্থ করে দিতে তুমি, ওয়াল আবরাসা, আর কুষ্ঠ রোগীকে তুমি সুস্থ করে দিতে, হাত ফিরিয়ে দিলে তাদের চোখের ওপর, গায়ের ওপর, বেজনি আমার অনুমতি ক্রমে, নিজের ক্ষমতায় নয়, ওয়াইজ তুখরিজুল মাউতা বেজনি, এবং মৃতদেরকে তুমি জীবিত করে দিতে আমার অনুমতি ক্রমে, ওয়াইজ কাফাফতু বানি ইসরাইল আনকা, এবং বানি ইসরাইল যখন তোমার অনিষ্ট করতে চেয়েছিল, তোমাকে হত্যা করতে চেয়েছিল, তখন তাদেরকে আমি বাধা দিয়েছিলাম, ইজ জে তাহমিল বাইয়েনাত, যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ ইঞ্জিল নিয়ে এসেছিলে, তখন তারা অস্বীকার করেছিল এবং তোমাকে হত্যা করতে চেয়েছিল, আমি হেফাজত করেছিলাম, ফাকাল আল্লাযিনা কাফারু মিনহুম, তাদের মধ্যে থেকে যারা কাফের অস্বীকারী তখন বলেছিল, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, এ তো যে ঈসা নিয়ে এসেছে ইঞ্জিল, এটা তো হচ্ছে সুস্পষ্ট জাদু। তাহলে যখনই নবী রাসূলগণ সত্য নিয়ে এসেছেন, তখন যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তারা জাদু বলেছে, আরো কত রকমের কথা বলেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা জাদুকর বলতো, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও ইহুদিরা বলেছিল যে ঈসা তো জাদু নিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 111 তে ইরশাদ করেছেন, ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়ীনা আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়া শাদ বিআন্নানা মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছেন যে স্মরণ করো, ইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়ীন, যখন আমি আদেশ করেছিলাম হাওয়ারিদেরকে, ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে হাওয়ারি বলা হয়, আর তাদের সংখ্যা 8-10 জন ছিল, যেমন তাফসীর কিতাবাতে রয়েছে, আন আমিনু বি ওয়া বিরাসূলি, আমার প্রতি ইমান নিয়ে আসো এবং আমার রসুলের প্রতি ইমান নিয়ে আসো। কালু, তারা বলেছিল আমান্না, আমরা ইমান নিয়ে আসলাম, ওয়াশহাদ, এবং আল্লাহ তুমি সাক্ষী থাকো, বে আন্নানা মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী মুসলিম। আল্লাহ পাক বলছেন, ইজ ক্বাল আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াসতাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা ক্বালাত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। স্মরণ করো, যখন হাওয়ারিরা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা ঈসা বিন মারইয়ামকে সম্বোধন করে বলেছিল যে হাল ইয়াসতাতিউ রাব্বুকা, হে ঈসা, আপনার রব কি এই কাজটি করতে পারবেন যে আইয়ুনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের জন্য খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেবেন, যে খাবার আমরা খাবো আর মনের তৃপ্তি হবে? কালা, তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন। তারা এই মাঈদা বলা হয় খাঞ্চা ভরা খাবার কি, দস্তুরখান ভরা খাবার কি, তো এই শব্দ দিয়ে এই সুরার নামকরণ হয়েছে সুরাতুল মায়েদা। আল্লাহ পাক বলছেন যে যখন ঈসা আলাইহিস সালাম বললেন যে ভয় করো আল্লাহকে, কেমন কথা বলো যে আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেবেন? কালু, তখন তারা বলেছিল, নুরিদু আন্না আকুলা মিনহা, আমরা চাই যে এর থেকে খাবো, তাতমাইন্না কুলুবনা, এবং আমাদের মনের প্রশান্তি হবে, মনের তৃপ্তি হবে, যে দেখে নিলাম, দেখে ঈমান আরো আমাদের মজবুত হলো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছেন আল্লাহ পাকের কাছে যে রব্বে আরেনি কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মৃতকে কেমন করে জীবিত করো, আল্লাহ যদি দেখিয়ে দিতে। আল্লাহ পাক বলেছেন, তুমি কি বিশ্বাস করো না, আওয়ালাম তুমেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমাদের মনের শান্তি হবে। এই রকমই ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গে বলেছিলেন যে আমাদের মনের শান্তি হবে, ওয়া না আল্লামা, আর আমরা বুঝতে পারবো, আন কাদ সাদাকতানা, যে আমাদের কি আপনি সত্যি বলেছেন, ওয়া নাকুন আলাইহা মিনাশ শাহিদিন, এবং এর উপর আমরা সাক্ষী হয়ে যাব। কালা ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আমাদের উপর আকাশ থেকে তুমি খাঞ্চা ভরা খাবার নামিয়ে দাও, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন, যাতে আমাদের আগের পরের সমস্ত লোকের জন্য উৎসবের দিন হবে। এই দিনে খাঞ্চা ভরে আমরা খাবার পাবো আল্লাহর পক্ষ থেকে, এই দিনটি উৎসবের দিনে পরিণত হবে সমস্ত মানুষের জন্য। ওয়া আয়াতাম মিনকা, তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হবে যা দিয়ে তোমাকে লোকেরা চিনতে পারবে। ওয়ারযুকনা, আল্লাহ আমাদেরকে রিজিক দান করো, এবং তুমি উত্তম রিজিক দাতা। আল্লাহ পাক বললেন, কাল আল্লাহ, মহান আল্লাহ বলছেন, ইন্নি মুনাজ্জিলুহা আলাইকুম, তোমাদের উপর আমি খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেব, অসুবিধা নেই। ফামাই ইয়াকফুর বাদা মিনকুম, কিন্তু এরপরে যদি তোমাদের মধ্যে কেউ কুফরি করে, আল্লাহর এই মুজিজা দেখে নিল, দেখার পরে যদি কেউ অস্বীকার করে, তাই আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আল্লাহ পাক যদি কোনো সুস্পষ্ট মুজিজা দেখিয়ে দেন, তারপরে সেই জাতি কুফরি করে, অমান্য করে, তাহলে সেই জাতিকে আর পৃথিবীতে রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ বলছেন যে এরপরে যদি কোনো জাতি তোমাদের মধ্যে থেকে কেউ কুফরি করে, ফাইন্নি ওয়াযযিবুহু আযাবান লা ওয়াযযিবু আহাদাম মিনাল আলামিন, তাহলে তাকে এমন করে আযাব দেব, শাস্তি দেব, যে পৃথিবীর কাউকে ওইরকম আমি শাস্তি দিইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق ان كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো হে নবী, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে মারইয়াম পুত্র ঈসা, কিয়ামতের দিনে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে, এই খ্রিস্টানদেরকে বলেছিলে যারা ত্রিত্ববাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, ইত্তাখিজুনি, আমাকে, ওয়া উম্মিয়া, আমার মাকে, ইলাহাইন, আরো দুই উপাস্য মাবুদ বানিয়ে নেবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ, মারিয়াম এবং ঈসা, এইভাবে তিন খোদায় তোমরা বিশ্বাসী হবে, এইরকম শিরকে তোমরা লিপ্ত হবে, এই কাজ করার জন্য তুমি কি অনুমতি দিয়েছিলে বা তাদেরকে শিক্ষা দিয়েছিলে? কালা সুবহানাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন এই জন্যই করবেন যাতে করে যারা এই রকম শিরকে লিপ্ত হয়েছে, তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছে, আজকালকার খ্রিস্টানরা তাদের দিনকে বিকৃত করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট প্রমাণ কায়েম করে দেন যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম বলছেন যে না, তোমাদেরকে তাওহীদের আদেশ করেছিলেন, শির কুফরের আদেশ করেননি। কালা সুবহানাকা, ঈসা আলাইহিস বললেন আল্লাহ তুমি পবিত্র, মা ইয়াকুনুলি আন আকুলা মা লাইসা লি বিহাক, আল্লাহ আমার জন্য হইতেই পারে না, এটি বৈধ বা উচিত হইতে পারে না, আমার পক্ষে সম্ভবপর নয় যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়। সেটা তো তোমার অধিকার আল্লাহ, যে একমাত্র তুমি মাবুদ। ইন কুনতু কুলতু, আমি যদি বলে থাকি তাহলে তুমি অবশ্যই জানো আল্লাহ, তুমি আমার মনের কথা জানো, আর তোমার মনে আল্লাহ কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আল্লাহ তুমি গায়ব সম্পর্কে মহাজ্ঞানী, অদৃশ্য সম্পর্কে সবকিছুই জানো। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বি, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে তাই শুধু আমি তাদেরকে বলেছিলাম, আর সেটা হচ্ছে আনি আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমার প্রতিপালক তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদা, আমি তাদের উপর সাক্ষী ছিলাম আল্লাহ, মা আদম তোফহিম, যতদিন তাদের মাঝে আমি পৃথিবীতে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে তুমি গ্রহণ করে নিয়েছো অর্থাৎ আকাশে উঠিয়ে নিয়েছো, কুনতু আনতার রাকিবা আলাইহিম, তাদের ওপর তুমি একমাত্র রক্ষক আল্লাহ, আমি কিছুই জানি না। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহীদ, এবং তুমি সমস্ত বিষয়ের উপর সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ঈসা আলাইহিস সালামের কথা বর্ণনা করে, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, এই তৃতীয়বাদে যারা বিশ্বাসী হয়েছে, যারা পাপে লিপ্ত হয়েছে, তাদেরকে যদি তুমি আজাব দাও, শাস্তি দাও, তাহলে তারা তোমারই বান্দা, নাফরমান বান্দা, অবাধ্য বান্দা। ওয়াইন তাগফির লাহুম, আর তাদেরকে যদি মাফ করে দাও আল্লাহ, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি সর্বজয়ী এবং প্রজ্ঞাময়, তোমার হেকমতে যদি থাকে, আর তুমি যদি একে কল্যাণ মনে করো যে এরা মার্জনাযোগ্য, তাহলে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রাতে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন এবং প্রত্যেক রাকাতে এই একটি আয়াত পাঠ করে বার বার করে পাঠ করছিলেন, আর এই আয়াত পাঠ করেই ফজর করে দিয়েছিলেন। ইন্তু আযযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি আজাব দাও তো তোমারই বান্দা তারা, আর তাদেরকে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার উপর আর কেউ জয়ী নেই, তোমাকে কেউ জিজ্ঞাসা করার নেই, তুমি সর্বজয়ী এবং তুমি একমাত্র হেকমতের আধার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, কাল আল্লাহ, মহান আল্লাহ ইরশাদ করছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, এটা হচ্ছে সেই দিন, বিচার দিবসের দিন, যেই দিন সত্যবাদীদেরকে তাদের সততা উপকার করবে, তাদের কাজে আসবে। যারা সত্য কথা বলেছে, সত্য দিনের উপর চলেছে, সত্য পথের সন্ধান করেছে, তাদের জন্য উপকারী হবে। লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ পাকের অনেক জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু জান্নাত রয়েছে, জান্নাতে বহু বাগান রয়েছে, জান্নাতের বাগান, যার নিম্ন দেশে অনেক নহর নদী নালা প্রবাহিত রয়েছে। খালিদিন ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে সত্যবাদীরা, যারা আল্লাহকে সত্য বলে জেনেছে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাকের ওপর। যালিকাল ফাউজুল আজিম, এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। অমা ফিহিন্না, যা কিছু পৃথিবীর মাঝে আছে তারও মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারে চলা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।